দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া, প্রশংসা, গুণগান যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র রমজানের পরে আবার ইসলামিক সেন্টার দাম্মামে আজকে 15 শাওয়াল 1439 হিজরি আবার আমাদের এই শুক্রবারের জুমার সালাতের পরে যে ধারাবাহিক আমাদের দীর্ঘ 20 বছর ধরে আলোচনা চলে আসছে তাতে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এতে অনেক ভাইরাই এখানে এসেছেন, যারা হয়তো অনেকে দেশে চলে গেছেন, অনেক ভাইরা আছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন, রাহমাহুমুল্লাহ জামিয়ান, আল্লাহ তাদের রহম করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, আর যারা বেঁচে আছেন তাদেরকে দিনের উপর কায়েম রাখেন, আল্লাহ সহি সালামতে রাখেন, আল্লাহ তাদের বরকতময় জীবন দান করেন। আর অনেকে আছেন যারা দীর্ঘ সময় ধরে এখানে আছেন পুরাতন যুগ থেকেই, যদিও তাদের সংখ্যা কম হবে, অধিকাংশ পুরাতন ভাইরাই ধীরে ধীরে চলে গেছেন বিভিন্ন জায়গায়, আর অনেক নতুন ভাইরা এসেছেন, সকলকে জানাই মোবারকবাদ। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, আল্লাহ যেন আমাদের নেক আমলগুলি কবুল করেন, ফরজ নফল কবুল করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আগামী দিনগুলি ভালোভাবে দিনের উপর ঈমান তাকওয়ার উপর কাটাবার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন, যার মেহনত পরিশ্রম ইখলাস কুরবানির মাধ্যমে আজকে আমরা মুমিন মুসলিম হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উত্তম বদলা দান তার হক সেটা যেন দান করেন, এবং আমরা তা বলি আর নাই বলি আমাদের প্রত্যেকটি নেক আমলের একটি করে ভাগ সমান নেকি, সমান সওয়াব, সমান প্রতিদান আজর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই পাচ্ছেন এবং পাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি ভালো কোন রাস্তা দেখায় তাহলে যত লোক ভালো কাজ করবে তার তাদের সেই নেকি বা সওয়াবের সমান নেকি সওয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম রাস্তা দেখিয়েছেন সেই ব্যক্তি পেতে থাকবেন। এবং এই ক্ষেত্রে যত দিনের খাদেমরা রয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে আসবেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে আম্বিয়া রাসূলগণ, আর তারপরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা ইকরাম, আর তারপরে ওলামায়ে কেরাম, দিনের খাদেমরা। আল্লাহ যেন সকলের খেদমত কবুল করেন এবং আমাদেরকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর দিনের জন্য কিছু করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা জুমার পরে আমাদের যে ধারাবাহিক আলোচনা তাফসীর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আমরা তাফসীর শেষ করেছি, দীর্ঘ 7-8 বছর লেগেছে, তবে প্রথম আমরা শুরু করেছিলাম আজকে থেকে 7-8 বছর আগে জুজে আম্মা, আম্মা পারা দিয়ে। তো আম্মা পারার সেই আলোচনাগুলি অনেক পুরাতন হয়ে গেছে, অনেকগুলি হয়তো রেকর্ড হয়েছে, অডিও কিছু ভিডিও আছে, আর আমরা চাইছি যে আবার আর জুজে আম্মা সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ একটি ফরজ। কারণ এই সুরাগুলি মূলত আমরা 5 ওয়াক্ত সালাতে ফরজ সুন্নতে পড়ে থাকি, আর এই সূরাগুলির অর্থ যদি না বুঝি তো মন্ত্র পাঠ করা ছাড়া কোনো লাভ নেই। সুতরাং মনে রাখবেন যে যেমন দিনের জ্ঞান অর্জন করা ফরজের মধ্যে সালাতের তরিকা শিখা ফরজ, সালাতের দোয়াগুলি শিখা ফরজ, সালাতের নিয়ম নীতিমালা শিখা ফরজ, সালাতের রুকন অজেবাত সন্ন্যাত মুস্তাহাব শিখা ফরজ, ওই রকমই অন্যান্য বিধিবিধানগুলি যেগুলি আমরা ইবাদত বন্দীগীর ক্ষেত্রে অথবা দিনের ক্ষেত্রে পালন করব সেগুলি জ্ঞান অর্জন করা ফরজ, তেমনি সালাতের মধ্যে যে সূরাগুলি পাঠ করব সূরা ফাতিহার পরে বা শুনব ইমামের কাছ থেকে সেগুলির জ্ঞান অর্জন করাও ফরজ কাজ। বিশেষ করে ছোট ছোট সূরাগুলি, কমপক্ষে 20-30টা সূরা, আর যদি জুজে আম্মা পুরোটাই বলি তো ভুল হবে না। এই উদ্দেশ্যে আবার আমরা জুজে আম্মা শুরু করব। তবে আজকে না আগামী সপ্তাহ থেকে ইনশা আল্লাহ তাআলা আমাদের শুরু হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামত রাখেন এবং আপনাদের সকলকে এখানে এসে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সাথে বন্ধুদেরকে মুসলিম ভাইদেরকে নিয়ে আসার আপনাদের যেন তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমরা সূরা ফাতিহা করব। আর সূরা ফাতিহাটাও একেবারে অনেক আগে তাফসীর করেছিলাম, মনেই নেই যে কখন করেছিলাম। তো যার ফলে সূরা ফাতিহা তাফসীর করব আর তারপরে ইনশা আল্লাহ তাআলা সুরায় নাবা থেকে শুরু করব আর গিয়ে সুরায় নাস এ কোরআনে কারীম শেষ হচ্ছে। সুরায় নাস ইনশা আল্লাহ তাআলা এই বছরে যতদিন লাগে ইনশা আল্লাহ তাআলা এই বছরের মধ্যেই শেষ করব। মহান আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি বিশেষ বিষয়, সেটা যেহেতু আমরা রমজান পার করেছি আর রমজান পার করার পরে নতুন মাসে পদার্পণ করেছি, আর রমজানে যে আমাদের অবস্থা থাকে ভালো অবস্থা আলহামদুলিল্লাহ, কারণ শয়তান বাধা থাকে, জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করা থাকে, স্বাভাবিক মানুষ ভালো হয়ে যায়। স্বাভাবিক শয়তানের প্ররোচনা আর ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে অনেকটাই সুরক্ষিত থাকে, যার ফলে রমজান মাসে মুসলিমরা অনেকটাই ভালো থাকে তুলনামূলক, যদিও সবাই ভালো হয় না, কারণ শয়তান যেসব মানুষকে গ্রাস করে ফেলেছে সেসব মানুষ, শয়তান বাধা থাকলেও শয়তানের চালারা ছাড়া আছে তারা বাধা নেই। জিন শয়তান বাধা থাকলেও মানুষ শয়তান বাধা নেই, যার ফলে জিন শয়তান এত মানুষ শয়তান এগারো মাসে পয়দা করে দিয়েছে বা তৈরি করে দিয়েছে ট্রেন করে প্রশিক্ষণ দিয়ে, যে আর জিন শয়তান বাধা থাকলেও অসুবিধা নেই। যেমন দেশের যদি কুখ্যাত আপনার অপরাধী, হ্যাঁ কুখ্যাত অপরাধী সবচেয়ে, তাদের নেতা যদি বন্দী থাকে কিন্তু তার চালারা যদি দেশে ছাড়া থাকে, তো বন্দী থাকলেও সেই অপরাধগুলি দেশে হতেই থাকে, সেই অপরাধগুলি দেশে হতেই থাকে। ঠিক হচ্ছে আজকে মানব জাতির অবস্থা, তাদেরকে শয়তান এইভাবেই রমজান মাসেও বিভ্রান্ত করে রাখছে, কারণ শয়তানের চালা ছাড়া আছে। রমজান মাসে অনেকটা ভালো হইল, রমজান মাসের পরেই অধিকাংশ মুসলিমরা দ্রুত একেবারে রং বদলে নেয়। রমজান মাসে যেই লোকগুলি এত ভালো ভালো কাজ করত, এত ভালো ভালো কথা বলত, এত তারা মসজিদমুখী ছিল, এত তারা দোয়া করেছে, এত তারা ইবাদতবন্দি করেছে, এত তারা ফরজ নফল আদায় করেছে, এত তারা দান খায়রাত করেছে, আর রমজানের পরে এগুলিকে দেখলে মনে হয় না যে মুসলিম। বড়ই লজ্জাকর দৃশ্য, বড়ই লজ্জাকর দৃশ্য। আর বড়ই দুঃখ লাগে মসজিদে গেলে যখন দেখা যায় মসজিদ রমজান মাসে ফুল ছিল, রমজানের পরে মসজিদ একেবারে শূন্য। তো এই সমস্ত মুসলিমরা আসলে দিন বুঝে না, ইমান বুঝে না, ইসলাম বুঝে না, আর তারা অনেকে আছে যারা বুঝলেও আল্লাহ রাব্বুল আলামিনের পকড়াওর ভয় নেই, পরকাল বলে তারা চিন্তাশীল নয়, আখেরাত যে সামনে আছে আর যে কোনো সময় আমাকে আপনাকে চলে যেতে হতে পারে, কল্পনাও করতে পারেন যে এক্ষুনি আমাকে আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এবং সেখানে বদলা আছে কর্মের সুযোগ নেই, মতের পরে বদলা আছে, তখন বদলা শুরু হয়ে যাবে, যা কিছু করে এসছ এর বদলা এখন পাবে, কাজের কোনো সুযোগ নেই, সংশোধনের কোনো সুযোগ নেই। আর এখন আল্লাহ বদলা দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করেন, ক্ষমা করেন, উপেক্ষা করেন, যে ঠিক আছে ছাড় দিলাম তোমাকে, এখন কাজের সুযোগ আছে, বদলা হয়তো শাস্তি আমরা পাই না আমাদের পাপের, অনেক ছাড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু কাজের সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, তওবার সুযোগ আছে। আর এই সময়ে আমাদের প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে, বিশেষ করে নতুন নতুন ভাইয়েরা যারা আসছেন, তারা অনেকেই দেশ থেকে নতুন এসছেন, অনেকেই দিনের কথা হয়তো এইভাবে শোনার সুযোগ পান নাই, আর অনেকেই শুনলেও আর দীর্ঘদিন শিখলেও আমলের ক্ষেত্রে চরম অলস, আমলের ক্ষেত্রে চরম অলস, আকীদা হয়তো সংশোধন হয়ে গেছে, শিরক বিদআত মুক্ত হয়েছে, কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একেবারে মুনাফিকি চরিত্র। ইবাদত বন্দেগী যদি ঠিক হয়ে যায়, কারণ সৌদি আরবে এসে কড়া ফতোয়াটার উপর বিশ্বাস হয়েছে, হ্যাঁ আর এটাই হচ্ছে কড়া ফতোয়াটাই হচ্ছে হক, যে নামাজ না পড়লে ইসলাম টিকে না। নামাজ হয়তো ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র ঠিক হয় নাই, আচার আচরণ ঠিক হয়নি, মানুষের সাথে দেনা পাওনার ক্ষেত্রে জবাব দিতে হবে এবং নাজাত পাওয়া যাবে না, এগুলি সংশোধন হয় নাই। নামাজ হয়তো ঠিক হয়েছে আর আকীদাও ঠিক হয়েছে আর সুন্নার অনুসারী হয়েছে, কিন্তু নবী করিম সুন্না শুধু ইবাদতের ক্ষেত্রে নয় আর কথার ক্ষেত্রে নয়, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে যেমন যত্নবান হইতে হবে, তার চাইতে বেশি সজাগ হইতে হবে, যত্নবান হইতে হবে মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হক আল্লাহ সবগুলি যদি মাফ করে দেন তাহলে কেউ বলার নেই, কিন্তু মানুষের হক মানুষ না মাফ করলে আল্লাহ কখনো মাফ করবেন না, যার ফলে সার্বিক জীবনে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। যদি এই সংশোধনগুলি হয়ে যায় তাহলে আমরা ইসলামিক জীবন গঠন করলাম, আর যদি সংশোধন না হয় তাহলে আমাদের অন ইসলামিক জীবনই থেকে গেল, সেটা পূর্ণরূপে অথবা আংশিকভাবে। কখনো কখনো পূর্ণরূপে আপনার জীবনটা অন ইসলামিক জীবন, গাইর ইসলামী জিন্দগি, আর কখনো কখনো আংশিকভাবে আপনি মুসলিম আর আংশিকভাবে আপনি অন ইসলামিক জীবন যাপন করছেন, গাইর ইসলামী জিন্দগি আপনার, যখন আপনি এমন অপরাধ করবেন যে অপরাধের কারণে, অথচ মুসলিম আপনি, অথচ রমজান মাসে অনেক নেকির কাজ করলেন, যে আমলগুলির কারণে বা যেই কথার কারণে, কাজের কারণে আপনি আপনার ইমান ইসলামকে ভঙ্গ করে ফেললেন আপনি, তাহলে আপনি পুরোপুরি গাইর ইসলামী জিন্দগি কাটাচ্ছেন, আপনি পুরোপুরি আপনার জীবনটা হচ্ছে অন ইসলামিক জীবন। আর যদি দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের ঘাটতি ত্রুটি বিভিন্ন দিকে দেখা যাচ্ছে ইসলামিক জীবনে, ইসলামিক লাইফে, তাহলে আপনার জীবনটি আংশিক অন ইসলামিক জীবন, এই কথাটি মনে রাখবেন। ঢালাহারে কাউকে ইসলাম থেকে খারিজ করছি না, আবার ঢালাহারে সবকে মুরজিয়া নামে মুসলিম বললে সব পাকা সব জান মুসলিম তখন একদিন জান্নাতে যাব এইটাও বলছি না, নামে শুধু মুসলিম হইলে আর দাবি করলেই জান্নাত আপনার জন্য বরাদ্দ না, এটা ইহুদিদের ধারণা। হ্যাঁ, ইহুদিদের ধারণা যে ইহুদিরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা খ্রিস্টানদের ধারণা যে খ্রিস্টান ছাড়া কেউ জান্নাত, ওয়াকালু লা ইয়াদখুল আল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তিলকা আমানি, আল্লাহ বলছেন যে ইহুদিরা বলতো যে ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমরাই শুধু জান্নাতি, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য পয়দা করেছেন। আর খ্রিস্টানরা বলতো যে খ্রিস্টান ছাড়া, নাসারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আল্লাহ বলছে তিলকা আমানি, এগুলি তাদের মনের আশা আকাঙ্ক্ষা মাত্র, ভিত্তির যার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই। তো ওই রকমই যদি আমাদের চরিত্র হয়ে যায়, অধিকাংশ মুসলিমরা কিন্তু আজকে এই অবস্থায় আছে, একেবারে সেম সেম ইহুদি নাসারাদের অনুকরণ করেছে এই আয়াতের আলোকে। আমরা যখন মুসলিম তো একদিন তো জান্নাত পাবই, কালেমা যখন পড়েছি তো একদিন তো জান্নাত পাবই, এই যে আশা, এই আশার কোনদিন বাস্তবায়ন হবে না, ভালো করে শুনে রাখেন, কারণ আপনি মুসলিম কিন্তু আপনার ইসলামটা টিকে আছে না ভঙ্গ হয়ে গেছে, এটা একটা দেখার বিষয়, তার আপনার ইসলামটা কোন ডিগ্রিতে আছে এটাও দেখতে হবে, হ্যাঁ, যে ও কোনখানে আছে, কোন স্তরে গিয়ে আছে এটাও দেখার বিষয় রয়েছে। সুতরাং আজকে আমি আলোচনা করব এমন একটি বিষয়ের উপর, যে বিষয়টিকে বলবো যে ইসলামী জীবন গঠন, আপনি আপনার জীবনটাকে ইসলামিক জীবন কেমন করে করবেন, আপনার লাইফটা ইসলামিক লাইফ কেমন করে হবে, আপনার জিন্দগি আমার জিন্দগিটাকে আমার ইসলামী জিন্দগি কি করে কখন বলা যাবে। আলোচনা শুরু করি সূরা বাকারা আয়াত নম্বর 208 দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ, হে ইমানদার লোকেরা, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো, কাফাতান মানে পূর্ণরূপে, পরিপূর্ণরূপে, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, এই নয় যে আংশিকভাবে। আংশিকভাবে যদি আপনি এমন কোন জায়গায় অবস্থান করেন আর কিছুটা আপনি বাইরে থাকেন তাহলে আপনি রিস্কে আছেন, এটা আমাদের বোঝার জন্য উদাহরণ দেওয়া যেতে পারে। আজকাল যারা ট্রেনে সফর করে অথবা বাসে সফর করে, আর দেখা যায় এই কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে ভারতে ট্রেনে সফর করছিল আর ওখানে হাত অথবা মাথা কিছু একটু বাড়িয়ে রেখেছে, জানলার বাইরে হাওয়া খাওয়ার জন্য বের করে রেখেছে। শরীরটা বডিটা তো ট্রেনের ভিতরে আছে, আর মাথাটা অথবা হাতটাকে কোথায় রেখেছে? বাইরে রেখেছে। আর কারেন্টের খাম্বার সাথে এমন হয়ে লেগেছে, একবে রক্তে রক্তিত হয়ে গেছে, গোটা গোটা বগিটাতে রক্ত বইছে। জি হ্যাঁ, এটা কয়েকদিন আগের ছবি কথা বলছি। তো এই যেমন দুনিয়াতে অবস্থা, শরীরটাকে শরীরের কিছুটা অংশ ট্রেনের ভিতরে আর কিছুটা বাইরে রাখার জন্য, ঠিক তেমনি মুসলিম জীবনে এইরকম অধিকাংশ মুসলিমদের অবস্থা। কিছুটা তো মুসলিম আর কিছুটা অমুসলিমদের মতো, কিছুটা তো আপনার ইসলামী জিন্দগি আর কিছুটা জাহিলি জিন্দগি, কিছুটা অনুসলামিক জিন্দগি, যার ফলে আজকে আমাদের ওপর বিপদ আপদ বালা মুসিবত, হ্যাঁ আভ্যন্তরীণ আর বহিরাগত, দুনিয়াবী বিপদ আর আখেরাতে পারলৌকিক বিপদ তো আছেই, কবরের জীবনে তো বিপদ আছেই, আর বিচার দিবসে সেখানে বিপদ আছেই, জাহান্নামের বিপদ তো আছেই, সেখানে আপনি পুল পান হওয়ার সময় তো বিপদ আপদ আছেই। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাদের যেন হেফাজত করেন, এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই কর্ম জগতে দুনিয়াতে আমাদেরকে নিজের সংশোধন এবং কর্ম ভালো করার তৌফিক দান করেন। এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যদি পুরোপুরি ইসলাম প্রবেশ না করেন তাহলে আপনি কি করলেন যেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, মানে শয়তানের রাস্তায় চললেন। শয়তান যেখানে পা দিয়েছে ওখানে পা দিয়েছেন, শয়তান সে যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় চললেন আপনি। তাহলে আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী ভক্ত নন, আপনি হচ্ছেন শয়তানের অনুসারী। ওলা তত্ত্বে ফতোয়াদি শয়তান, যারা আংশিকভাবে ইসলাম পালন করলো আর আংশিকভাবে ইসলাম পালন করলো না, তারা শয়তানের অনুসরণ করলো। কোরআনের ভাষায় বলা হয়েছে যারা পুরোপুরি ইসলামে প্রবেশ করার চেষ্টা করলো না, পুরোপুরি ইসলামে প্রবেশ করা জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রগুলি পরে বলব, যারা করল না তারা শয়তানের ধাপে ধাপ রাখল, শয়তান যে রাস্তায় চলে সেই রাস্তায় চলল। আর শয়তান সম্পর্কে আল্লাহ বার বার করে কোরআনে কারিমে সতর্ক সাবধান করে, শয়তান তোমাদের কখনো ভালো চাইনি চাইবে না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। ইন্না শয়তান লাকুম আদুউন, আল্লাহ আরেক আয়াতে বলছেন শয়তান তোমাদের দুশ্মন। ফাত্তাখিযু আদু, দুশ্মনকে দুশ্মনই মনে করিও, দুশ্মনকে কখনো বন্ধু মনে করিও না। এটা বড়ই মূর্খামি হবে যে কেউ দুশ্মনকে বন্ধু মনে করবে, শত্রুকে মিত্র মনে করবে। ফাত্তাখুযু আদুওয়া ইন্নামা ইয়াদু হিযবাহু লিয়াকুন মিন আসহাবিস সাঈর, শয়তান চায় যে তার দলের শামিল হলে তাদের সকলকে নিয়ে সে জাহান্নামে যাবে, একা জাহান্নামে যেতে চায় না। দেখেন শয়তান কত বড় শত্রু, যে আদম আলাই সালামকে ছাড়েনি, আদম আলাই সালামকে জান্নাত থেকে বের করে ছেড়েছে। যেমন আদম আলাই সাল্লামকে তখন জান্নাত থেকে বের করে ছেড়েছে, তেমন আমাকে আপনাকেও জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চাই। এটা সবসময় মনে রাখতে হবে। সুতরাং যখনই আপনি খারাপ দিকে গিয়েছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলিতে, তখনই জানবে যে শয়তান আপনাকে স্বীকার করে নিয়েছে। এখন আপনাকে শয়তান গ্রাস করে নেবে, শয়তান আপনাকে দলে সামিল করে নেবে। আপনি শয়তানের দলে সামিল না হয়ে আম্বিয়া রসুলগণের দলে, নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীনদের দলে সামিল হওয়ার চেষ্টা করেন। সবাই ভালো মানুষকে ভালোবাসে, আরে ভালো মানুষের সাথে উঠা বসা না থাকলে ভালো মানুষকে ভালো মানুষ বলে, ভালো মানুষের সাথে পরিচয় না থাকলে ভালো মানুষকে ভালো মানুষ বলে। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষ এইরকম স্বভাবের, আল্লাহ এইভাবে পয়দা করেছে, এটি হচ্ছে মানুষের প্রকৃতি। কারো সম্পর্কে যদি জানা থাকে যে লোকটি খুব ভালো, ওকে দেখেননি জীবনে, দেখেননি জীবনে কথা বলে তারপরে ভালো বলছে, কোন স্বার্থ আছে, নিঃস্বার্থ হয়ে বলছে, তো ভালোর সাথে হওয়ার চেষ্টা করবেন। এই ছিল কোরআনুল কারীমের আয়াত। সুতরাং ইসলামী জীবন গড়তে হলে পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে, আর শয়তানের অনুসরণ বাদ দিতে হবে। এই দুটি কথা আমরা জানলাম, আর শয়তান আমাদের দুশ্মন। যারা ইসলামের কিছু পালন করে কিছু পালন করে না, কিছু দিকে তো ইসলাম ঠিক আছে আর কিছু দিকে ইসলাম ঠিক নেই, তাদের অন ইসলামিক জিন্দেগি তাদের কোনো কোনো ক্ষেত্রে, জি ভাগাভাগি করে মানে, আকিদা ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু এখনো নামাজ ঠিক হয়, নামাজটা সহি পড়ছে কিন্তু ফজর নামাজ দেখা যায় না, ফজর নামাজ পড়ে না। জি হ্যাঁ, নামাজ ঠিক হয়েছে, নামাজ মাশাআল্লাহ নামাজ ঠিক আছে, কিন্তু বিদাতি নামাজ পড়ছে। অথবা আকিদাও ঠিক আছে, সুন্নাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র খারাপ। যেমন আমাদের আজকাল দিদি ভাই বলে খুব আজকাল ডাক হাঁক চলছে, কিন্তু দিনী ভাইয়েরা মানুষকে টাকা পয়সার ক্ষেত্রে আমানতের ক্ষেত্রে বড়ই ধোকা দিচ্ছে। এরা দিনী ভাই এখনো ভালো হইতে পারেনি, এদের সংশোধনের প্রয়োজন রয়েছে। এখন এদেরকে বলে উদ্খুল অফিস সেলমে কাফা। জি হ্যাঁ, দিনী ভাইয়ের নামটি ব্যবহার করে বড়ই ধোকা দেওয়া হচ্ছে, বড়ই ধোকা দেওয়া হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর পার্টনারশিপের ক্ষেত্রে, আর মানুষের কাছে ধার কর্জ নেওয়ার ক্ষেত্রে, আর মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, আর দুর্ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার না করে, এইসব ক্ষেত্রে অনেকেই কিন্তু এখনো সত্যি দিনী ভাইয়ের পরিচয় দিতে পারেন নাই আংশিক। এই ক্ষেত্রে আপনি যখন আছেন বা অপরাধে আছেন, তখন আপনার জন্য দুনিয়া আর আখেরাতের রিস্ক রয়েছে, খাতরা বিপদ রয়েছে। জি, এদের শাস্তির কথা শুনেন, যারা কিছু পালন করে কিছু পালন করে না। সুরায় বাকারা আয়াত 85 আপনাদেরকে শোনায় আল্লাহ বলছেন, আফাতু মেনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ। আচ্ছা, তোমরা আল কিতাবের মানে আল্লাহর বিধান, কোরআন সুন্নাহ, আল কিতাব বলতে কোরআন সুন্নাহ, আল্লাহর বিধানকে বোঝানো হয়েছে, আল্লাহর বিধানের কিছু তোমরা বিশ্বাস করবে আর কিছুকে অস্বীকার করবে। অস্বীকার করলে তো ইসলাম থেকে বেরিয়ে গেল, আর অস্বীকার করলো না কিন্তু অবহেলা করলো, আজ করব করছি ঠিক আছে আর পারি না ইত্যাদি, অথবা সেই ক্ষেত্রে সজাগ নয়, হ্যাঁ হাত ভারী, অথবা এই ক্ষেত্রে লোভী, লোভ সামলাতে পারছে না, নামাজ ঠিক আকীদা ঠিক কিন্তু লোভ সামলাইতে পারছে না, যার ফলে নিজের পয়সাটা ঠিক রেখে তোর শেয়ার তোর লস হোক আমার যেন লস না হয়। আজকাল অনেক এইরকম দিনী ভাইয়েরা ফায়দা হয়ে গেছে। জি হ্যাঁ, লস হলে অন্যের লস, আমার যেন লস না হয়। জি হ্যাঁ, তোমরা কিছু পালন করবে কিছু পালন করবে না, কিছু বিশ্বাস করবে কিছু বিশ্বাস করবে না, হ্যাঁ কিছু ক্ষেত্রে সংশোধন ভালো মানুষ হবে আর কিছু ক্ষেত্রে খারাপ মানুষ। তোমাদের মধ্যে যারা এইরকম কাজ করবে, কিছু মানবো কিছু মানবো না, কিছু পালন করবো কিছু পালন করতে পারবো না করবো না, তাদের শাস্তি একমাত্র হচ্ছে এই ছাড়া আর কোন শাস্তি নেই। আল্লাহ বলছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এদের শাস্তি এছাড়া আর কিছু নেই, দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি, দুনিয়ার এক শাস্তি আর আখিরাতের আর এক শাস্তির কথা আল্লাহ বলেছেন। শুনে নেন শাস্তিটা ভালো করে, এবং আল্লাহকে ভয় করেন এবং নিজেকে সুরক্ষিত কর, নিজে অন্তত শাস্তি থেকে বাঁচার চেষ্টা করেন। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে রাখবেন। যারা কিছু পালন করে কিছু পালন করে না, তাদেরকে আল্লাহ কি করবে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ করবে। মাশাআল্লাহ, মুখে দাড়ি আসু ইয়াকি দে, আবার নামাজ ঠিক আছে, কিন্তু বিবির পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছে, বাড়িতে পর্দা নেই, মেয়েদের পর্দা নেই, মেয়েদেরকে সহশিক্ষায় পড়াচ্ছে, লজ্জা করে না, কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে মেয়েদেরকে বিএ আর এম এ পাশ করাইতে হবে, ছেলেদের সাথে সহশিক্ষায়, আউযুবিল্লাহ। এইরকম যারা করবে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তাদেরকে লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করে না, বড় মুসল্লি নামাজি মুখে দাড়ি আর ইরে মুসল্লি আর রমজান এতে কাপ করলো আর মেয়ে কার সাথে বেরিয়ে পালিয়ে গেছে, হচ্ছে না হচ্ছে না, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করলো না করলো না, মুখ কালো করলো কি করলো না, বাপ মায়ের গোটা বংশের মুখ কালো করলো। এই আয়াতের তাফসীর যদি বুঝতে হয় এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একটা আপনাকে উদাহরণ দিলাম। জি হ্যাঁ, দুনিয়ার শাস্তি তো এরকম লাঞ্ছনা আছে, তারপরে সমালোচনার পাত্র, আরে লোকটা মুসল্লিগিরি দেখাচ্ছে আর দেখো না মানুষের টাকা মেরে খাচ্ছে, লাঞ্ছিত কিনা। জি হ্যাঁ, কিয়ামতের দিনের অপেক্ষা করো, কিয়ামত কখন আসবে জানা আছে, এখনই কিয়ামত আসতে পারে, এখনই মানমাতা কিয়ামত, কিয়ামত মরলেই কিয়ামত কায়েম হয়ে গেল, মরলেই শেষ, দুনিয়া শেষ, আখেরাত শুরু হয়ে গেছে, এখনই কেউ যদি এখানে মরে পড়ে যায় ওর আখেরাত এখনই শুরু হয়ে গেছে, কিয়ামত এত কাছে, এত কাছে কিয়ামত, আপনি অবাক হয়ে যাবেন। কিয়ামত মানে ওই ইয়াউমুল কিয়ামত হবে তাহলে ওটা বড় কিয়ামত, কিন্তু মতের সাথে সাথে ছোট কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সুগরা শুরু হয়ে গেছে। আখেরাতে ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে, কত কঠোর শাস্তিতে নিক্ষিপ্ত হবে। অমাল্লাহ বিগাফিলিন আম্মা তাআমালুন, আর তোমরা যা কিছু করছো দুনিয়াতে আকীদা আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগির ক্ষেত্রে, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে, আর মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, আর নির্জনেই বা কি করছো, আল্লাহ তা থেকে অনবহিত নন, আল্লাহর বেখবর নন, আল্লাহ সব খবর রাখেন। এই ছিল সূরা বাকারা আয়াত। আরো শুনে সূরা নিসা আয়াত নম্বর 150-151। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে এবং তার রাসূলগণের সাথে কুফরি করল, ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করল, আল্লাহ এবং রাসূলের মাঝে, আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে কি করল, পার্থক্য করল। এর মানে কি, মানে আল্লাহ এবং রসুলকে সমান করে দিতে হবে, যে আল্লাহকে সিজদা করবে আর রসুলকে সিজদা করবেন? হ্যাঁ, আল্লাহকে বলবেন যে আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব, তো নবী আল হাইয়ুল কাইয়ুম হায়াতুন নবী হায়াতুন নবী সমান করে দিবেন নাকি? হ্যাঁ, তাহলে তো শিরক হয়ে যাবে, ঠিক না? তাহলে আল্লাহ এবং রসুলগণের মাঝে পার্থক্য করলো যারা, এটি বড় অপরাধ। তার এই পার্থক্যের মানে এই নয় যে আল্লাহ এবং রসুলকে একই জায়গায় বসিয়ে দেবেন, যে আরশ কুরসিতে আল্লাহকে বসাবেন সে আরশ কুরসিতে রাসূলুল্লাহকে বসিয়ে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নয়, এটা কুফর, এটা শিরক, ভালো করে শুনে রাখেন। এক বেরলভী বক্তা, এক রেজভী বক্তা বাংলাদেশের এই আয়াত পড়ে বলছে যে দেখো ওয়াহাবীরা যে পার্থক্য করেছে নবী রসুলে, তো এরা কাফির কিনা, দেখেন না কিভাবে অপব্যাখ্যা করে। ওদের অপব্যাখ্যায় আয়াতই পড়ছে আর ইয়াতের তাফসীর করছে, আর ভুল তাফসীর করে কানাকে হাইকোর্ট দেখিয়ে মানুষকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, যে আল্লাহ বলছে আল্লাহ এবং রসুলকে সমান করতে হবে, সুতরাং আল্লাহকে সিজদা করে রসুলকে সিজদা করবে। কথা বোঝা গেছে? এবং আল্লাহ যেমন আল হাই তেমন নবী হায়াতুন নবী, হ্যাঁ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলেমুল গায়ব, তো নবী আলেমুল গায়ব। আল্লাহ যেমন হ্যাঁ সবকিছুর খবর রাখেন, নবী সবকিছুর খবর রাখেন। আল্লাহ যেমন দাতা দিতে পারেন, তো নবী সবকিছু দিতে পারে। আউযু বিল্লাহ, সমান করে দিল আল্লাহ এবং রসুলকে হকের ক্ষেত্রে, এটা সমান, এটাই সমান। দিন না শিখলে তো বলতে পারবেন না কি জানি আমরা, কি বুঝি, ঠিক না? এই জন্য দিন শিখা ফরজ। দেখেন আমার আলোচনাতে আল্লাহর হক কি আর নবীর হক কি, নবীর হকের উপরে একটা আলোচনা আছে, কোরআনের হকের উপরে একটা আলোচনা আছে। এই বিষয় ভিত্তিক আলোচনাগুলি শুনলে আপনার জন্য ক্লিয়ার স্পষ্ট হবে যে আল্লাহর হক কি আর নবীর হক কি, আর আল্লাহর হক আর নবীর হকের মাঝে পার্থক্য কি আছে। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত বন্দেগী করা, বুঝছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে তার নিঃশর্ত ইত্তেবা অনুসরণ করা, তাকে ফলো করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানতে হবে না, বুঝা গেছে? মানতে মানে কি, চাওয়া, এবার বুঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবেন, মানবেন, ইত্তেবা করবেন, অনুসরণ, তার পেছনে পেছনে চলবেন, পিছিয়েও থাকবেন না, না হলে ফাসেক, আর এগিয়েও যাবেন না, না হলে বিদাতি। কথা বোঝা গেছে না? বুঝতে পারলেন? বেদাতির এগিয়ে যায়, নবী না করলে কি হবে, এটা বেদাতে হাসানা, বেদাতি এগিয়ে গেল, বেয়াদবি করল, বেদাতি হচ্ছে বেয়াদব এই জন্য। আর যারা যারা নবী সাল্লামের তরিকার খেলাফ অলস, নবী সাল্লাল্লাহু সাল্লাম হ্যাঁ জামাতে নামাজ পড়েছেন, নামাজ না পড়লে হ্যাঁ নবী সাল্লাম পেরেশান হয়ে যেতেন, ও ঘুমাইলে আরাম পায়, আর নামাজ পড়লে কষ্ট লাগে। কথা বোঝা গেছে? জামাতে আসতে ভারী লাগে। নবী সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন, ওকে দাঁড়িয়ে রাখলেন নাকি বুড়ো লাগে, চাচা চাচা লাগে, সেজন্য দাঁড়িয়ে রাখলেন না। কথা বলছে, ও চাচা হইতে চায় না, ভাতিজাই থাকতে চায় সারা জীবন, বুঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে শুধু দু চারটা জিনিসের নাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আচরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটদের সাথে আচরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে আচরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজাতির সাথে আচরণ, এই সবগুলি সুন্নাহ নবীর আদর্শ, তাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। এই কথাটিকে বুঝাই সেজদা করবেন কাকে, এক আল্লাহকে, শুধু আল্লাহকে বললে হবে না, এক আল্লাহকে, একমাত্র আল্লাহ কাউকে সিজদা করবেন না, ঠিক না? কারণ সিজদা হচ্ছে এবাদত। কিন্তু সিজদা করবেন কার তরিকায়? রসুল্লাহ সাল তরিকা, এটা হচ্ছে ইত্তেবা, এটা হচ্ছে অনুসরণ। কারণ হক আলাদা আলাদা হয়ে গেল, বোঝা গেছে না? এখানে আল্লাহ যে বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করলো, রসুলিহি, এবং আল্লাহ ও রসুলগণের মাঝে পার্থক্য করলো, এর মানে এই নাই যে আল্লাহর হক নবীকে দিয়ে দিবেন, হ্যাঁ রসুলকে দিয়ে দিবেন। আল্লাহকে সেজদা করুন, আর ইব্রাহিম খলিল্লাহর কবরেও সেজদা করবেন আপনি, মূসা আলাইহিস সালাম কবর তালাশ করে বেড়ায় বেড়ায় কোথায় কবর আছে সেজদা করবেন আপনি, না না মোটেই না। বরং উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কথা মানব, রসুলের কথা মানব না, এইটা যারা করবে তারা অপরাধী। সুতরাং কেউ যদি বলে আমি কোরআনে থাকলে মানব, সে কোরআনে আছে কি কোরআন কোন আয়াত আছে, বললাম জানা এটা মাসলা তো কোরআনে কারিমে নেই, কোথায় আছে, হাদিস আছে, তখন ওর কাছে মাসলাটা কি হয়ে গেল, একেবারে হালকা হয়ে গেল, এমন কোন ফ্যাক্টর না, তাহলে কোরআনে তো মানা নেই, বুঝা গেছে? এরা মুসলিম হইতে পারবে না, এরা মুসলিম হইতে পারবে না। এবার বুঝেছেন? জি হ্যাঁ, এর উদাহরণ আমি অনেক সময় দিয়েছি, দুই বোন কে এক লোক একই সময় যদি বিয়ে করে রাখে, স্ত্রী আর ওর বোন কে শালিকও বিয়ে করে দিয়ে আসলো, দুটা স্ত্রী, একটা হচ্ছে আগে বিয়ে করলো, তারপরে ওর আপন বোনটাকে বা বই মাত্র বই পিতৃয় তিন রকমই, এই বোন কে কি করলো, চাস্ত বোন না, চাস্ত মামা তো খালা তো খুব করেন আপনি, কিন্তু কি করলো, দুই বোন কে জমা করলো, হারাম না হালাল? হারাম। কোথায় আছে, কোরআন আছে না হাদিস আছে? হাদিস আছে বল, কোরআনে কারীম আছে, ওয়ান তাজমাউ বাইনাল উখতাই, ওয়ান তাজমাউ চতুর্থ পারা শেষ হচ্ছে, পঞ্চম পারা শুরু হইতে যাচ্ছে, ওখানে আয়াত পাবে, হুররিমাত আলাইকুম মাহাতুকুম, এই বলে যে আয়াত শুরু হয়েছে, ওয়ান তাজমাউ বাইনাল উখতাই ইল্লা মা কাদ সালাফ, জাহিলি যুগে যা হয়েছে হয়েছে, কুফুরির যুগে হিন্দু ছিলে তখন যা হয়েছে হয়েছে, ইহুদি খ্রিস্টান ছিলে যা হয়েছে হয়েছে, এখন মুসলিম হয়েছ, দুই বোনকে একসাথে রাখা চলবে না, কোরআনে আছে। কিন্তু আপনার স্ত্রীর ফুফু দেখতে খুব সুন্দরী, মনটা চাইলো যে সেকেন্ড ম্যারেজ করি, আর ওর ফুফুকে বিয়ে করতে চাইছে, জায়েজ? ওর খালা, হ্যাঁ খালা, খালা করতে করতে খুব পছন্দ হয়ে গেল, বিয়ে করবো, জায়েজ? হ্যাঁ জায়েজ না, হারাম। একসাথে জমা করতে পারবেন না, তবে যেমন স্ত্রী মারা গেলে তার বোনকে বিয়ে, শালিকে বিয়ে করতে পারেন, তেমনই স্ত্রী মারা গেলে তার ফুফুকে বিয়ে করতে, তার খালাকে বিয়ে করতে পারেন, এবার বোঝা গেছে? অথবা স্ত্রীকে তালাক দেওয়ার পরে তার খালা ফুফুকে বিয়ে করতে পারেন, একসাথে খালা আর বোনের মেয়ে, হ্যাঁ মানে স্ত্রী আর তার খালা, স্ত্রী আর তার ফুফুকে জমা করতে পারবেন না। এটা কোথায় আছে, কোরআনে আছে? নেই, কোরআনে নেই। কোথায় আছে? হাদিসের সহি বুখারী হাদিসে রয়েছে। এখন কেউ যদি পার্থক্য করে যে অসুবিধা নেই, কোরআনে যখন মানা নেই তো করব, তাহলে এই আয়াত ওর উপর ফিট হবে। এবার বুঝেছেন? কেউ যদি বলে যে কোরআনে দাড়ির কথা কোথায় আছে, দাড়ির নাই সুতরাং রাখবো না, তাহলে তার উপরে আয়াত ফিট হবে, হ্যাঁ যে আল্লাহর কথা মানবে, রসুলের কথা মানবে না, বুঝা গেছে? কোরআনে কোথায় আছে যে পাঁচ খামস সালাওয়াত, এই কথাটি কোথায় আছে? খামস বলে নেই, এই সারাঙ্গিটা আছে কিন্তু খামস শব্দ পাঁচ নেই। সুতরাং আমি ইচ্ছা মতো নামাজ পড়ব, আকিমুসসালাত করব, কিন্তু ইচ্ছা মতো নামাজ পড়ব, চলবে? এই আয়াত ফিট হবে। এইরকম বহু উদাহরণ নিতে পারে। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করবে, ওয়া ইয়াকুলুনা, আর বলবে নুমেনু বিবাদি ওয়া নাকফুরু বাজ, কিছু মানবো কিছু মানবো না, আল্লাহর কথা মানবো, কোরআনের কথা মানবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা মানবো না, যদি এরকম কথা বলি, ওয়া ইউরিদুনা ইয়াতাখুযু বাইনা যালিকা সাবিলা, আর এর মাঝামাঝি রাস্তা নিতে চায়, অথবা পার্সোনাল লাইফে ইসলাম মানবো, পারিবারিক ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে মানি না, হ্যাঁ সুদ ঘুষি এসব এইসব মানি নাই, অর্থনীতি আমার ইসলাম কিসে, যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতে বিশ্বাসী, তাদের ওপর এই আয়াত ফিট হবে। হ্যাঁ ইসলাম হচ্ছে, ধর্ম হচ্ছে ব্যাস ভিতরে অন্তরে, আর পার্সোনাল লাইফে ব্যক্তি জীবনে, আর কে নামাজ পড়লো না পড়লো ওতে আপনার কি, আর কে লিভ টুগেদার করছে, বিয়ে করে স্ত্রী রাখছে, আর কে এমনিতে বিনা বিবাহে এক মহিলাকে নিয়ে বসবাস করছে, এতে আপনার কি মাথার ব্যথা, আপনার যা ইচ্ছা তাই করবে, ওর যা ইচ্ছা তাই করছে, কথা বুঝছেন না? বুঝছেন না? কেউ পার্কে নিয়ে বসে আছে কারো মেয়ে, কে ও মেয়ে সাবালিকা নাজি আছে, অসুবিধা কি, আপনার আপত্তি কোথায়? এসব কথা যারা বলবে তাদের ওপর এই আয়াত ফিট হবে। যারা বলবে যে কিছু মানি কিছু মানি না, মাঝামাঝি রাস্তা নেব, এদিব তাল দিব, এদিব তাল দিব, ইসলামও মানব, আর ইহুদি নাসারাদের চাপে বা ইহুদি নাসারাদের কথাও কিছু মানব। বোঝা গেছে? ওদের সাথে তো একটু তাল দিয়ে চলতে হচ্ছে, আন্তর্জাতিক বিষয় রয়েছে, সুতরাং এতেও তাল দিতে হচ্ছে, ওরাকেও রাজি রাখতে হচ্ছে, আর এদিন আল্লাহকেও রাজি করতে হবে, কাফেরকেও রাজি করতে হবে। এইসব যদি করে কেউ মাঝামাঝি রাস্তানে আল্লাহ বলছে ওরাই তো সত্যিকার অর্থে কাফের, ওরাই তো আসল কাফের, যারা কিছু মানবে কিছু মানবে না, অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আর যদি অস্বীকার না করে অপারগ মনে করে আমি পারছি না করতে, পারলে করবো সৎ নিয়ত থাকে, তাহলে কাফের হবে না, তাহলে ঢালা হারে কাউকে আমরা কাফের বলছি না। যখন বলবে অস্বীকার, আমি আমার স্ত্রীর সাথে ওর খালাকে ফুফুকে বিয়ে করে রাখবো, আমি এটা মানি, এই হাদিস মানি না, তখন কাফের হবে। বুঝতে পারছেন? কাফের আজাব মহিনা, আর এইরকম কাফেরদের জন্য লাঞ্ছনাকর আজাব প্রস্তুত করে রেখেছি। ইসলাম বিভিন্ন মানুষের যে জীবনের দিক রয়েছে সবগুলিকে সামিল, এবং সমস্ত ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, হেদায়ত নামা রয়েছে। এমন কোন জীবনের দিক নেই যেই দিকগুলিতে ইসলাম আমাদেরকে গাইড করে নাই, অস্পষ্ট রেখে দিয়েছে। শুধু নামাজ শিখিয়েছে, রোজা হজ যাকাত শিখিয়েছে, আর আমার পারিবারিক জীবন কেমন হবে ইসলাম শিখায় নাই। হ্যাঁ, আমার রুজি রোজগার ইনকাম সোর্স গুলি কেমন হবে শিখায় নাই। আমি কোথায় খরচ করবো আমার টাকা পয়সা, কোনটা হালাল কোনটা হারাম শিখায় নাই। হ্যাঁ, সবকিছু শিখিয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন শাসককে দেশ পরিচালনা করতে হবে আমি শিখাই নাই। জি হ্যাঁ, আমি সেটা হাতে নেব না, কারণ আমার হাতে শাসন ক্ষমতা নেই, সেজন্য আপনি নেবেন না সেই বিষয়গুলি হাতে নেবেন না, কারণ আপনার সেই ক্ষমতা নেই। কিন্তু আপনাকে যদি আল্লাহ কোনোদিন সেই ক্ষমতা অধিষ্ঠিত করেন, তাহলে তখন সেই ইসলামের গাইড গুলি বা দিক নির্দেশন গুলি বাস্তবায়ন করবেন, কারণ আপনার তখন ফরজ হয়েছে, কারণ আপনি দেশের এখন শাসক হয়েছেন। সূরা হজের আয়াত নম্বর 77-এ আল্লাহ ইরশাদ করছেন ইসলামকে বোঝানোর জন্য, যে ইসলাম এই সমস্ত দিককে সামরিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইরকাউ, তোমরা রুকু করো। রুকু করা গুরুত্বপূর্ণ ইবাদত, আর রুকু সলাত ছাড়া নামাজ ছাড়া হয় না, আর নামাজ ছাড়া ইসলামের বাস্তবায়ন হয় না। বেনামাজি বলবে যে আমার ইসলামের সব ঠিক আছে, অন্তর ঠিক আছে, সব ঠিক আছে, আর আমার মধ্যে মানবতা আছে, আর আমি মানুষের কোনো ক্ষয়ক্ষতি করে এক পয়সা কারো মেরে খাই না, আর নামাজ পড়ে না, ইসলাম তার বাস্তবায়ন হবে না, তার ইসলামিক জিন্দগি নয়, তার অন ইসলামিক জিন্দগি। ভালো কোশ্চেন। আল্লাহ শুরুই করেছেন মুমিনদেরকে সম্বোধন, এর কাউ রুকু করো, আর রুকু নামাজ ছাড়া, নামাজের বাইরে কোথাও রুকু নেই আছে, নামাজের বাইরে কিছু সিজদা আছে কিন্তু রুকু মোটেই নেই। তাহলে বোঝা গেল যে নামাজ পড়তেই হবে, নামাজ সলাত আদায় করতেই হবে, পাঁচ অক্ত, এর কাউ এই রুকুর বাস্তবায়ন করতে হবে, পাঁচ অক্ত 17 রাকাত দৈনিক সলাত আদায় করার মাধ্যমে। ওয়াসজুদু, আর সিজদা করো, সিজদা গুরুত্বপূর্ণ ইবাদত, বরং সিজদার ইবাদতটি এমন এত গুরুত্বপূর্ণ যে যেই ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি বান্দা রবের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সেজদার বিকল্প কোন ইবাদত নেই। সেজদাই পড়ে যদি দোয়া করেন, সেই দোয়ার মতো কোন দোয়া নেই। সেজদাতে যেইভাবে আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন, তার চাইতে কাছে যাওয়ার কোন মাধ্যম নেই। পিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে বেশি বান্দা রবের করিব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, সান্নিধ্য লাভ করে, অহুয়া সাজে, যখন সে সেজদায় লুটিয়ে পড়ে। এত সুন্দর কপাল, আর এত সুন্দর শরীর, আর এত সুন্দর চেহারা, আর এত বড় মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর আল্লামা, আর শাইখুল হাদিস, আর এত বিখ্যাত মানুষ, ধুলাতে হইলে ধুলাতে লুটিয়ে পড়ে গেল, যেখানে নামাজের টাইম হলো সেখানে লুটিয়ে পড়ে গেল। এর চাইতে বেশি কাছে হওয়ার আল্লাহর কোন পন্থা নেই, যে এছাড়াও অন্য কোন পন্থা আমি সেজদা করবো না রে ভাই, সেজদা করা খুব ছোট কাজ লাগে, আল্লাহর কোনদিন কাছে হইতে পারবে না। সেজদা অবশ্যই করতে হবে, আর সেজদা ছাড়া সলাত হয় না, সেজদাও সলাতের নামাজের রুকুন ফরজ। ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের ইবাদত বন্দি করো, যদি ইবাদতের ব্যাপক অর্থে জীবনের প্রতিটি ক্ষেত্রকে আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করা, এবং আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ব্যাপক অর্থে এবাদত, যদিও তার খাস অর্থ রয়েছে। ওয়াফ আলুল খাইরা, রুকু করো, সেজদা করো, এবাদত করো, আর কি করো, যে কোনো ভালো কাজ করো, আল খাইর, সমস্ত ভালো কাজ করো। যেমন আলহামদ মানে যাবতীয় প্রশংসা, তেমনি আল খাইর মানে যাবতীয় কল্যাণের কাজ, যাবতীয় ভালো কাজ করো। ওয়াফ আলুল খাইর, যে কোনো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। তাহলে দীন ইসলামের ব্যাখ্যা এই সূরায়ে হজের আয়াত নম্বর 77 কত সুন্দর করে দেওয়া হয়েছে। জি, ইসলামিক লাইফ, ইসলামিক জিন্দেগি কখন গড়ে তুলতে পারবেন? যখন আপনি রুকুকারী হবেন, সেজদাকারী হবেন, মুসল্লি নামাজি হবেন, আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলবেন, আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, যখন যে কোনো কল্যাণমূলক কাজে অংশ নেবেন, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক, বাপ মায়ের হকের ক্ষেত্রে হোক অথবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হকের ক্ষেত্রে হোক, মুসলিমের হকের অধিকারের ক্ষেত্রে হোক অথবা মুসলিমের অধিকারের ক্ষেত্রে হোক, যে কোনো কল্যাণমূলক কাজ করো। ওয়াফআলুল খাইর, আল্লাকুম তুফলিহুন, এটি হচ্ছে ইসলামের বাস্তবায়ন, যার মাধ্যমে সফলতা অর্জন করা যেতে পারে। এর উপর যে কথাগুলি বললাম, এর উপর সুদৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা, অবিচল থাকা, কন্টিনিউ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। কারণ অনেকে আছেন, যতই ভালো নেক মানুষ আমাদের মাঝে থাক না কেন, তার চাইতে হয়তো সে ভালো হয়ে গেল। রমজান মাসে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আমি আপনি কেউ পারিনি হয়তো, এত ভালো লোক সে রমজান মাসে। রমজান মাসে এক রাকাত তারাবি তার ছুটেনি, এমন মেলা লোক আছে, আছে না নেই? রমজান মাসে কখনো মাসবুক হয়নি, এক রাকাত নামাজ ফরজ নামাজে তার জামাতে বিলম্ব হয়নি, একবারে তকবীরে তাহরিমা সহ পুরো রমজানের সালাত আদায় করেছে, এমন লোক আছে না নেই? কিন্তু রমজানের পরে ফজর উঠে না। তাহলে এটা ইসলামিক লাইফ সত্যিকার অর্থে নয়, এটা ইসলামিক জীবন নয়। ইসলামিক জীবন কি তা শুনুন, ইস্তেকামার প্রয়োজন রয়েছে। ইস্তেকামা মানে সোজা প্রতিষ্ঠিত হওয়া, এদিকে ঝুঁকে না আর এদিকে ঝুঁকে না। জি, ডেরা বাঁকা হয়ে নয়, সোজা প্রতিষ্ঠিত থাকতে হবে কিসের ওপর? সিরাতে মুস্তাকিমের উপর। যে সিরাতে মুস্তাকিমের কথা সূরা ফাতিহাতে আল্লাহ বলেছে, কত গুরুত্বপূর্ণ এই সিরাতে মুস্তাকিমের অটল থাকা, অবিচল থাকা, কায়েম থাকা, যে আল্লাহ এই দোয়া আমাদেরকে শিখাচ্ছেন, আর এমন করে শিখাচ্ছেন যেই দোয়া না করলে কোন একটা রাকাত নামাজ হবে না। অবাক হবেন আপনি, এত গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়া না করলে কোন নামাজই হবে না, বরং একটা রাকাতও হবে না। দুই রাকাত নামাজ পড়লে বা চার রাকাত নামাজ, এক রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেন না, ওই রাকাত হবে না, মাইনাস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন বললেন না, নামাজ হবে না আপনার, যেটা সূরা ফাতিহার অংশ। তার কত গুরুত্বপূর্ণ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা, অটল থাকার বিষয়টি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা ফুসিলাত, যার অপর নাম হচ্ছে সূরা হামিম সিজদা, আয়াত নম্বর 30 বলছে, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলল যে আমাদের প্রতিপালক কে, মালিক কে, আল্লাহ। মুসলিমরা তো মুখে কম না, মাশাআল্লাহ, মুখে তো রব আল্লাহ, ঠিক না? প্রশংসনীয় কথা, যদি মুখের সাথে কাজের মিল থাকে তাহলে তো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু শুধু মুখে আছে কাজে নেই, বড়ই কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। দুনিয়াতে যদি রব্বুন আল্লাহ সত্যিকার অর্থে বলেন, কাজে বলেন, শুধু মুখে না, তাহলে কবরে রব্বুন আল্লাহ বলতে অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না, খোঁজে জবাব দিতে পারবে। দুনিয়ায় যে সত্যিকার ইসলামের বাস্তবায়ন করেছে, তার জন্য ইসলামে প্রবেশ করেছে সত্যিকার অর্থে, তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। জি হ্যাঁ, এই জন্য শেখুল ইসলাম তাইমা রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্না ইন্না ফিদ দুনিয়া লা জান্নাহ, দুনিয়াতে জান্নাত রয়েছে, মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, যদি এই দুনিয়ার জান্নাতে না প্রবেশ করে, আখিরাতে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জান্নাতে যদি না ঢুকতে পারেন, তাহলে আখিরাতে জান্নাতে কোনোদিন ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। জি হ্যাঁ, যদিও তার এই উক্তির ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিন্তু জিকির মানে সুন্নতি জিকির না, নফল জিকির না, আগে ফরজ জিকির। আর আগে ফরজ জিকির হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম থাকা, সেটা আগে ফরজের হেফাজতের মাধ্যমে, আকিদার পরিশুদ্ধির মাধ্যমে, সন্ন্যার অনুসরণের মাধ্যমে, এসবগুলির মাধ্যমে। আর তারপরে তারপরে সুন্নত নফল জিকির আজকার যেগুলি রয়েছে দৈনন্দিন, অথবা অতিরিক্ত আরো যেসব ফজিলতের জিকির আজকার রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে মানুষ শান্তি পায়, এতে যে বড় শান্তি রয়েছে। দুনিয়ার যতই বড় দুঃখ আর কষ্ট হোক না কেন, আল্লাহর সাথে সম্পর্ক যদি মজবুত থাকে, এই দুঃখ দুঃখই না, এই কষ্ট কষ্ট না। যদি মরেও যায়, বালা মুসিবত পড়েছে মরেও যায়, তো কার কাছে যাব, যাকে ভালোবাসি তার কাছে তো যাচ্ছি, কোন তো আগুনে তো ঝাঁপ দিতে যাচ্ছি না, ঠিক না? শান্তি না, শান্তি না, এর চেয়ে বড় শান্তি কি হতে পারে? কোন দিকে যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহকে এত ভালোবাসি সে আল্লাহর কাছে তো যাচ্ছি। জি হ্যাঁ, কথা মনে রাখতে হবে। সুতরাং কোন সময় একজন মমিন মাসু খাঁটি মমিন যদি হইতে পারে, পেরেশান হবে না, বালা মুসিবত পেরেশান হবে না, মরণে ঝুঁকিতে পেরেশান হবে না, মরে যাব কি হবে না না কোনো চিন্তা করবে না, মরে যাওয়ার সময় যদি ঘনিয়ে আসে আল্লাহ রহমতের আশা করবে, আর যদি বেঁচে থাকে তাহলে আল্লাহর আজাবকে ভয় করে চলবে, যাতে করে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। যারা আল্লাহকে রব বলে মেনে নিল, সুম্মাস্তাকামু, এতটা যথেষ্ট নয়, তারপরে কি করল, সোজা চলল, খুব সহজ ভাষায় তর্জমা করছি, তারপর অবিচল হলে এই পথে ইস্তেকামা, সোজা কায়েম থেকে কামা ইয়াকুমু থেকে ইস্তেকামা, ইস্তেকামা এটা হচ্ছে ইস্তেকামা, এটা ইস্তেকামার বিপরীত, এদিকও না এদিকও না, সুম্মাস্তাকামু তারপরে সোজা চলতে থাকলো, এই পথের পথিক একেবারে অবিচল চলতে থাকলো, রমজানে যেমন সওয়ালও তেমন, সারা বছর সারা জীবন তেমন, সুম্মাস্তাকামু, এর উপর যারা সোজা চলল তাদের মর্যাদার কথা শোনেন, তাদের প্রতিদানের কথা শোনেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বকশিস রয়েছে তার কথা শোনেন, তাতে নাজালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে। কখন নেমে আসে? দুটো সময়ের কথা মুফাসসিরিনগণ বলেছেন, একটি হচ্ছে ইন্দাল মওতে, যখন মরণের মুহূর্ত ঘনিয়ে আসে, যখন একহীন হয়ে যায় যে আর আমি বাঁচছি না, আর মালাকুল মওত চলে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, নেক মানুষকে নিয়ে যাওয়ার জন্য, আর অনেক ফেরেশতারা তার সাথে এসছে, তারা সুসংবাদ দিচ্ছে, আর তারা তারা তাকে অভিনন্দন জানাচ্ছে, ওয়েলকাম করছে, আর তারপরে আর মানুষ দুনিয়াতে ফিরে আসবে না। যদি কোনো মানুষ দুনিয়াতে ফেরার চান্স পেত, তো এসে বলতো যে আমাকে এইরকম ফেরেশতারা বলছিল, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ ওটা হচ্ছে শেষ সময়, তারপরে চলে যায়। কিন্তু প্রত্যেক ব্যক্তি নেক হইলে এই অবস্থাটা সে অবলোকন করবে, দেখতে পাবে এবং জানতে পারবে, ফেরেশতারা নেমে আসে ইন্দাল মওত, মরণের পূর্ব মুহূর্তে। আর আরেকটা সময় হচ্ছে ইয়াউমাল কিয়ামাতে, বিচার দিবসে হাশরের মাঠে ফেরেশতারা নেমে আসে, কবর থেকে উঠে আসছে, হাহাকার অবস্থা, ভয়াবহ অবস্থা, বিপজ্জনক বিষয়, সুবহানাল্লাহ, কি হবে, ত্রাই ত্রাই। ওই সময় ফেরেশতারা নেমে আসে, আর যারা মুমিন মুস্তাকিম, মুমিন তার সাথে মুস্তাকিম, কাজে মুস্তাকিম হইতে হবে, জি সোজা হয়ে চলল ইমানের সাথে, তাওহীদের সাথে, কি এসে বলবে ফেরেশতারা এই দুই সময়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, আর সুসংবাদ নাও সেই জান্নাতের, যে জান্নাতের প্রতিশ্রুত হয়েছ, নাহানু আউলিয়াকু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু, হে মুমিন মুসলিমরা, হে মুমিন মুস্তাকিম যারা সোজা চলেছ দুনিয়াতে, তোমাদের বন্ধু আমরা, দোস্ত দুনিয়াতেও দোস্ত বন্ধু ছিলাম, তোমাদের হেল্প করেছি, তোমাদের হেফাজত করেছি, ওয়া ফিল আখিরা, আখিরাতে তোমাদের হেফাজতের জন্য আছি, তোমাদেরকে সহি সালামতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে আছি, সাথে আছি। জি, আপনার কফিল যদি বলে আনা মাখ, আমি তোমার সাথে আছি, আপনার অহংকারের গর্বের শেষ থাকবে না, ঠিক না, কফিলও না, কিন্তু একজন যদি বাইরের কোন একজন এখানকার নাগরিক বলে আনা মাখ, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি, তাহলে আপনি কোন চিন্তা করেন, কফিলও যদি কোন রকম এদিক সেদিক করে, আরে আরেকজন তো বলেছে আমি তোমার সাথে আছি, ঠিক না, কত গর্ব আপনার জন্য। ফেরেশতারা বলবে না হন আউলিয়া কফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা, আল্লাহর পক্ষ থেকে তারা বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তার হচ্ছে কি চাও বলো, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যা কিছু তলব করবে তোমাদের ডিমান্ড তাই রয়েছে, নজরুল্লাহ মিন গাফুর রহিম, আজকে তোমাদের আতিথ্য হবে, আপ্যায়ন হবে, আতিথ্যের ব্যবস্থা করা হয়েছে, কার পক্ষ থেকে, যিনি গাফুর, বড় মার্জনাকারী, সব গুণা তোমাদের মাফ করে দিয়েছে, ভুল খাতা ভুল যদি হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, আর রহিম যিনি বড় দয়ালু, যার রহমত যার দয়া আজকে যার রাগের ওপর ক্রোধের ওপর বিস্তার লাভ করে প্রাধান্য পায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা। তাহলে ইস্তেকামার ফজিলত শুনলেছে, ইস্তেকামা সোজা পথে যদি চলতে পারে। সূরা আহকাফের আয়াত নম্বর 13 তে আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলল রাব্বুনা আল্লাহ আর তারপরে সোজা পথে চলতে থাকলো, তাহলে তাদের লা খাউফুন কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন আর কোনো চিন্তা নেই। ভয় আর চিন্তাতে পার্থক্য বুঝেন, ভয় আর চিন্তাতে অনেকে কিন্তু আমরা পার্থক্য বুঝিনি, কিন্তু পার্থক্য আছে। না হলে দুটো শব্দ ফালতু ফালতু বলতে না, কোরআন তো সংক্ষেপে, তো সংক্ষেপে দুটো শব্দ কেন বললেন? অবশ্যই দুটো শব্দের রহস্য আছে, খৌফ আর হুজুন, যে দুটো তো পার্থক্য আছে। যদি অজানা রাস্তায় কোথাও যান, জীবনে কোনদিন ঢাকা শহরে জানি আর ঢাকার গলিতে যেতে হয়েছে কোথাও, অমুক জায়গাতে অমুক কেউ আছে বলছে অমুক জায়গায় আসতে হবে, তোমার লোকেশন আছে, অজানা রাস্তায় যাচ্ছেন, যেদিকে ঢুকছেন, ভয় লাগে না? লাগে না। সামনে গেলে কি লাগে? ভয় লাগে। আর পিছনে যাদেরকে ছেড়ে এসছেন তাদের সম্পর্কে চিন্তা লাগে। আর একটা উদাহরণ দিলে বুঝবেন, সবাই তো সৌদি আরবে এসেছেন প্রবাসী, তাই না? যখন সৌদি আরবে আসেন, আপনা যাদের আত্মীয় স্বজন কেউ ছিল না রিসিভ করার মতো, এয়ারপোর্টে নামলেন, কেউ ছিলেন, আল্লাহ কোথায় যাব, কে যে নিয়ে যাবে আর কোথায় যে নিয়ে যাবে, কোথায় যে রাখবে, যেখানে আসছেন মালিক যে কেমন হবে, আছে না নাই? ভয়, সামনের দিকে যেদিকে যাচ্ছে ভয় লাগছে, ভয় লাগছে, এটা ভয়। সামনের দিকে যেতে ভয় লাগে, আর পেছনে বিবাহিত স্ত্রী ছেড়ে এসছেন, দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে ছেড়ে এসছেন, বুড়ো বাপ মাকে ছেড়ে এসছেন, ওদের নিয়ে দুশ্চিন্তা হয় না হয় না? হাই স্ত্রীটা যে কেমন করে সময় কাটাচ্ছে, ছেলে মেয়েগুলো যে কেমন ভাবে কি করছে, আর ঠিকভাবে তারা পড়াশোনা করছে, পড়ার বয়স হলে বা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ইত্যাদি, তা সুস্থ আছে না অসুস্থ, দুশ্চিন্তা হয় না হয় না? এই যে হুজুন, পিছন দিকে যাদেরকে ছেড়ে আসে তাদেরকে চিন্তা, আর যেদিকে যান ওইদিকে খেতে ভয় লাগে, যে কোথায় যা যাচ্ছি আর কি যে হবে, কি যে হয় আল্লাহই ভালো জানে। যখন মানুষ মারা যায় মতের সময়, তখন সামনে যেদিকে যাচ্ছে কবরে যাচ্ছে, সামনে জান্নাত না হয় জান্নাত, ভয় লাগে না? লাগে না, ভয় লাগে। ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলছে কোনো ভয় নেই, জান্না বলে কোনো ভয় নেই, কবর আজাব বলে কোনো ভয় নেই, বুঝা গেছে? আর ছেড়ে যাচ্ছেন স্ত্রী, বিধবা হয়ে যাচ্ছে, মরছেন, যে হ্যাঁ, আর ছেলে মেয়ে এতিম হয়ে যাচ্ছে, কি দেখাশোনা করবে এতে, কিভাবে কি হবে? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও করিও না, তোমার স্ত্রী দেখাশোনার জন্য রব আছে, তোমার ছেলে মেয়েদের ইতিমদের অসহায়দের দেখাশোনার জন্য রব আছে, আল্লাহ কোনো সুব্যবস্থা করবেন, মুসাববিবুল আসবাব তিনি, বুঝা গেছে? জি হ্যাঁ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং যদি দিনের উপর কায়েম হন, শুধু আখেরাতে ফায়দা না দুনিয়াতে ফায়দা, দুনিয়াতে ফায়দা, মরে গেলে কোনো চিন্তা নেই, আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কোনো চিন্তা নেই, টাকা পয়সা কোথায় পাওনা দাওনা পড়ে আছে ওইসব নিয়েও চিন্তা নেই, আর জমি জায়গা নিয়ে কোনো চিন্তা নেই, কি হবে না হবে, কে যে মেরে খাবে, বেমানি করবে না, কোনো চিন্তা নেই। যদি সোজা পথে চলতে পারেন তো দুনিয়ার নিয়ামতই আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। সূরা জিনের আয়াত নম্বর 16 তে আল্লাহ ইরশাদ করেছে, ওয়াল্লাযী ইসতাকামু আলা তরিকাতিল আস্তাইনাহুম্মা আন গাদাকা। যদি মানব জাতি তরিকার উপর, কোন তরিকার উপর? চরমনাই তরিকার উপর, আঠরসি তরিকার উপর, সারসিনা তরিকার উপর, হ্যাঁ, ভান্ডারি তরিকার উপর, ফলতলি তরিকার উপর, দেওবন্দি তরিকার উপর, রেজবি তরিকার উপর, কোন তরিকা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপর, তরিকা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনে রাখেন, এইসব তরিকা গুলো বাদ 126 তরিকার সবগুলি বাতিল। যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক, আল্লাহ প্রদত্ত তরিকা হচ্ছে তরিকা, আর বাকিগুলি হচ্ছে বাতিল। ভালো করে শুনে রাখবেন, জি হ্যাঁ, এই তরিকার ধোকায় যাবেন না, এই তরিকতলাদের তরিকায় যাবেন না, পীর মুরিদের তরিকায় যাবেন না। যারা মুসলিম জাতিকে কয়েক ভাগে ভাগ করেছে, বহু ভাগে ভাগ করেছে, তাদের এইসব ভাঙনে যাবেন না। উম্মত ওয়াহিদা, একটি উম্মতের একটি তরিকা, একটি উম্মতের একটি তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর রাস্তা ছেড়ে যাওয়ার রাস্তা। তরিকা মানে কি? রাস্তা তরিক তরিক তো বল না, ভিড় ভাড় থাকলে, হজ করেছেন কেউ, হজের সময় বেশি ভিড় ভিড় ভিড় থাকে, তখন কি বলে? তওয়াব তো করেছেন সবাই, তবে ওই যে গেল কি বলে ওগুলোকে, হুইল চেয়ার, হুইল চেয়ার নিয়ে যেসব ভদ্রলোকেরা চলাফেরা করে বা যেসব ওই লোকগুলো যারা পেশাদার, তারা কি বলে? তরিক তরিক তরিক তরিক হাজ করে না, তারিখ। আল্লাহ বলছেন ওয়াল্লাহ ইস্তাকামু আলা তরিকাতে, তারা যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া তরিকার উপর যদি কায়েম হয়ে যেত, অবিচল হয়ে যেত, এই পথের যদি পথি হয়ে যেত, এদিক থেকে এইদিকে নামত না ওইদিকে নামত না, এদিকে নামলেও বিপদ আছে আর ওইদিকে নামলেও বিপদ আছে, এদিকে শয়তান বসে আছে ওইদিকে শয়তান বসে আছে, এদিকে যদি গাড়ি নামে আপনার দুনিয়ার গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে, আর বাম দিকেও যদি রোড থেকে গাড়ি নেমে যায় তবু অ্যাক্সিডেন্ট হবে, হয় মরবেন আর না হলে আহত হবেন, ঠিক কিনা? ঠিক ওই রকম ইসলামের ক্ষেত্রে এদিকে নামলো গাইর ইসলামী জীবনে আপনি হ্যাঁ চলে যাবেন, আর এদিকে নামলো গাইর ইসলামী জীবনে চলে যাবেন পুরোপুরি অথবা আংশিক। তারা যদি রসুলের তরিকার উপর ইসলামের তরিকার উপর কায়েম হয়ে যেত, তাদেরকে অফুরন্ত পানি পান করে পানির অভাব হইত না, দুনিয়ায় যখন পানির অভাব হইত না আর পানির এত পানি হইত না যে পানি দিয়ে ডুবিয়ে দাও, যেমন বাংলাদেশে আল্লাহ কখনো যখন পানির দরকার নেই পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছেন, আর যখন পানির দরকার তখন নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ দুটোই আজাব, দুটোই আজাব। কিসের জন্য? এই যে তরিকা থেকে নেমে গেছে, সেই জন্য তরিকা থেকে নেমে গেছে, সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে তরিকা থেকে নেমে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা থেকে অন্য কোন তরিকা অবলম্বন করেছে সেই জন্য। জি, সহিহ মুসলিমের একটি হাদিস শোনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ, তিনি একবার বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে আমার ইসলামী জীবনে এমন একটি সংক্ষিপ্ত কথা বলে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাকা, আপনার পরে আর কাউকে যেন এই মর্মে জিজ্ঞাসা করা না লাগে, আমাকে এমন একটি সংক্ষিপ্ত কথা বলে দেন ওইটা পালন করলে যেন আমি মুসলিম আর আমি জান্নাতে চলে যেতে পারি, সহজ কথা, শর্টকাট রাস্তা। জি হ্যাঁ, দুটো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি কুল আমান্তু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ইমানদার মুমিন মুসলিম হয়েছি, তুমি মুসলিম হয়ে যাও, মুমিন হয়ে যাও, তারপরে যথেষ্ট, জাতিতে মুসলিম যথেষ্ট না, না যথেষ্ট না, সুম্মা ইসতাকিম এর উপর অবিচল থাকো, অটল থাকো, এর উপর দৃঢ়ভাবে কায়েম থাকো, প্রতিষ্ঠিত থাকো, সুম্মা ইসতাকিম, সোজা চলো। দুটো কথাতে পুরো ইসলাম বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জওয়ামুল কালিমের মুজিজা দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন মুজিজা দেওয়া হয়েছিল বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল যেগুলো অন্য কোন নবীকে দেওয়া হয়নি আর অন্য কোন ব্যক্তিকে দেওয়া হয়নি, তার একটি হচ্ছে অতীত জওয়ামুল কালিম। রাসূলুল্লাহ বলছেন আমাকে কি দেওয়া হয়েছে, অল্প কথায় অনেক কথা বলার শক্তি দেওয়া হয়েছে, জওয়ামুল কালিম সামান্য কথা বলে কিন্তু কথার অর্থ হচ্ছে ব্যাপক, দুটো কথাতে পুরো ইসলামকে ঢুকেই দিলেন। আর আমাদের ইসলাম বোঝানোর জন্য ঘন্টার পর ঘন্টা বলে শেষখানে খুঁজছেন যে কি পেলাম, যে কিছুই পেলাম না, সারা রাত ব্যাপী জলসা আমাদের দেশের, বিশেষ করে জলসা, সেই জলসা থেকে ভোরে যখন আসছেন সারা রাতে জলসা, বিকেল আসরে শুরু হয়েছে আর সারা রাত জলসা শুনলেন, সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় কি শুনলেন, অমুক হুজুরের সুরটা খুব ভালো লাগলো, হ্যাঁ অমুক হুজুরের কথাগুলি খুব ভালো লাগলো, আর কি শুনলেন, আর কি বিষয় কি ছিল, ওই যে তা বলতে পারবো না ভাই, তা জানি না, তবে সুর সার খুব অমুক হুজুর খুব ভালো লেগেছে, আর অমুক ভালো কথা বলেছে, খুব কি কথা বলেছে তা কিচ্ছু জানি না, সব ঝাড়াঝোড়া করে ওখানে রেখে চলে এসছে, কিচ্ছু বুঝলো না। আর বক্তারা মাশাআল্লাহ বিষয় ভিত্তিক বলার তৌফিকও নাই, শুরু করে কোনখান থেকে আর কোথায় যে যায় কিচ্ছা কাহিনী, আর এইসব করে মানুষের পকেট ঝাড়া, শুধু পকেট ঝাড়া, পকেট থেকে কিছু বের করা, আমরা আপনাদের পকেট থেকে বের করছি, কেউ বলতে পারেন যে একটা রেল আমাকে দিয়েছেন, আর তারপরেও বিদ্যার্থীরা আমাদের মিথ্যা অপবাদ দেয়, হ্যাঁ যারা ফ্রি ফ্রি কাজ করে না, কেউ বললো ফ্রি করে না, কার কাছে পয়সা নিয়েছে, আমি তো আমার লাগে আলহামদুলিল্লাহ টিউশনও পড়াইনি জীবনে, কারণ টিউশন পড়াইলে তো কিছু পয়সা নিতে হবে তাই না, এই জন্য এটুকু অ্যাভয়েড করেছি আমি, কাউ অনেকে আমাকে বলেছে যে শেখ আমাকে আরবি বা এই অমুক তমুক কিছু শিখে দেন, আমি বলছি যদি এটা পারি তাহলে প্রথম আমার ছেলেরা বেশি হক রাখে, যদি টিউশনের জন্য সময় বের করতে পারি তো আমার ছেলেদেরকে টিউশন পড়াবো, কারণ ওটা আমার প্রথম ফরজ আমার ছেলে মেয়েদেরকে মানুষ করা, কথা বোঝা গেছে না, আর ইনকাম সোর্স কিছু পয়সা আসবে সেই জন্য সাইডে, না না না ওই সময় নেই আমার কাছে, আর আপনাদের পকেটে পয়সাও নিতে চাই না। সুতরাং ভালো করে শুনে রাখে যে আমাদের দাওয়াত সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার জন্য বা আমাদের কথাগুলি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, যাতে হেদায়ত নসিব না হয় আর তাদের ভুল তরিকাতে থেকে যায়, বিভিন্ন অস্ত্র তারা প্রয়োগ করছে, তার মধ্যে একটা অস্ত্র হচ্ছে এটা যে আমরা মানুষের কাছে যার কাছে নেই পয়সা নেই, পয়সা নেই কেন আপনাদের কাছে? আপনাদের দিন ফ্রি শেখাচ্ছি যথেষ্ট, বাকি কথা হলো যে আমাদের রুজি রোজগার কোথা থেকে চলছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এবং সেই রুজি সম্পর্কে আমাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে নাকি? জি, যে আমার রুজি নিয়ে আপনি পরেশান। যদি সত্যি ইসলামিক জীবন গঠন করতে হয় তাহলে ক্ষেত্রগুলি কি, মুখ্য মুখ্য ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলিতে আমরা নিজের জীবনে সংশোধন নিয়ে আসব বা নিজের জীবনে আমরা পর্যবেক্ষণ করে দেখব, পর্যালোচনা করে দেখব যে আমরা সত্যি কি ইসলামী জীবন গড়তে পেরেছি। যদি না পেরে থাকি তাহলে গড়তে হবে, এই মন মানসিকতা তৈরি করতে হবে, বদ্ধপরিকর হইতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, আজম করতে হবে। আর যদি গড়ে নিতে পারি তো বলে আলহামদুলিল্লাহ, আর যদি পুরোপুরি ত্রুটি থাকে তো আল্লাহর হস্তে এখনো ফিরে আসেন, আংশিক ত্রুটি থাকে সেই ত্রুটিগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, উঠে আসার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সোজা পথে চলতে হবে তাহলে আমরা ইসলামী জীবন গঠন করতে পারবো, এই কথা জানলাম এত আলোচনায়। প্রথম যে দিকটি হইতে হবে যাতে সোজা পথে চলতে হবে সেটা হচ্ছে ইস্তিকামা ফিত তাওহীদ। তাওহীদের ক্ষেত্রে আমাদেরকে অবিচল হইতে হবে, তাওহীদের জায়গায় যেন কোন রকমের শিরক না থাকে, না বড় শিরক, কবর মাজার দুর্গা দরগা, আর না ছোট শিরক, তাবিজ তোমার, আর টোটকা মোটকা, আর এই হয় আর সেই হয়, আর বহু ছোট শিরক রয়েছে, কোন রকমের শিরক যেন না থাকে। তাহলে শিরক সম্পর্কে জানতে হবে বেঁচে থাকার জন্য, তাওহীদ জানতে হবে তা প্রতিষ্ঠা কায়েম করার জন্য, শিখা ফরজ, আপনার তৌহিদ শিখা আগে ফরজ। শির্ক সম্পর্কে সতর্ক সাবধানের জন্য দেশের প্রেক্ষাপটে যেসব শির্ক বিদাত চলছে জানা ফরজ, নাহলে কি করে বাঁচবেন আপনি? তো তৌহিদের ওপর ইস্তেকামা অটলতা এটা হচ্ছে প্রথম বিষয়। যার তৌহিদ নেই তার সারা রাতের নামাজ কোনো কাজে আসবে না, ঠিক তেমনই যার উজু নেই সারা জিন্দগি যদি বিনা উজুতে নামাজ পড়তে থাকে কাজে আসবে? হ্যাঁ জি, উজু নষ্ট হওয়া হচ্ছে তৌহিদ নষ্ট হওয়া। উজু নষ্ট হলে যেমন নামাজ সালাত হয় না, ঠিক তেমনি তৌহিদ নষ্ট হলে শিরকি আকীদা আমল থাকলে কোন ইবাদতবন্দি কবুল হয় না, মুসলিম হওয়া যায় না। তৌহিদ হচ্ছে কিবলার মতো, কিবলা এই দিকে, ঠিক না? যদি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েন উল্টো দিকে, এই দিকে সে উত্তর দক্ষিণ অমুক তমুক অন্যদিকে কিবলা ছাড়া, নামাজ খুব সুন্দর কোয়ালিটির পড়লেন, এক রাকাত নামাজ কবুল হবে? কোন নামাজ কবুল হবে না। তৌহিদ হচ্ছে কিবলার মতো, শিরক হচ্ছে কিবলা বিপরীত। জি, তৌহিদ সম্পর্কে কোরআন সুন্নায় কত যে তৌহিদের কথা রয়েছে, তারপরে নাকি এক শ্রেণীর জাহেলরা তৌহিদ খুঁজে পায় না, তৌহিদ খুঁজে পায় না, তৌহিদের রুবুবিয়া, তৌহিদের উলুহিয়া, তৌহিদুল আসমা সবগুলো কোরআন সুন্নায় রয়েছে, কিন্তু আপনার দৃষ্টি থাকতে হবে, অন্তর্দৃষ্টি থাকতে হবে, তারপরে কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাওহীদের কোন সাবজেক্ট দেশে পড়ানো হয় না, তাহলে কি করে তাওহীদ বুঝবেন আপনি? তাওহীদের গুরুত্ব বা কি করে বুঝবেন? যার ফলে বুঝছেন না। সূরা নিসান আয়াত নম্বর 36 আপনাদের জানা আছে, যেখানে 10টি হকের কথা আল্লাহ বলেছেন। এক নম্বরই আল্লাহ কি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটাই তো তাওহীদ, তাওহীদ মানে একত্ব, আল্লাহর ইবাদত করো তার কোন শরীক করিও না, এটাই একত্ব তাওহীদ। কুল হু আল্লাহ আহাদ, হ্যাঁ ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তাওহীদ না, ওয়াহিদ নাই। জি হ্যাঁ, সমস্ত রকমের তাওহীদ কোরআনে কারিমে রয়েছে। জি, যাক, তাওহীদ সম্পর্কে বিস্তারিত বলছে, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সুতরাং সমস্ত রকমের শিরকে বাঁচবেন। শিরক কত প্রকার? তিন বলতে পারেন, দুইও বলতে পারেন, বড় শিরক আর ছোট শিরক। আবার প্রত্যেকটা শিরক মানে বড় শিরক দুই ভাগে বিভক্ত, খাফি মানে গোপনীয় আর জাহের প্রকাশ্য বা জলি প্রকাশ্য। প্রকাশ্য শিরক যেগুলো বড় শিরক আছে সেগুলো প্রকাশ্য গোপনে দুই রকমই আছে, এটা ভাগ সবচেয়ে বললাম আগে, প্রথম দুই ভাগ করেন শিরক, বড় শিরক ছোট শিরক, আর বড় শিরক প্রকাশ্য আর গোপনীয়। প্রকাশ্য কেউ কবর মাজারে সেজদা দুর্গা দরগাকে সেজদা করছে, প্রকাশ্য শিরক, ঠিক না? ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ বলছে, প্রকাশ্য শিরক শুনতে পেলেন বা দেখতে পেলেন, ঠিক না? কিন্তু একটা লোক জীবনে মাজারও যায় না, ইয়া গাউস বলে, ভিতরে কিন্তু তার শিরকি আকীদা লুকায়িত আছে, যে আল্লাহর ওলিরা অসাধারণ ক্ষমতা রাখে, তারা দিতে পারে, ভিতরে গোপন আছে, তো এটা শিরকে খাফি না, শিরকে খাফি আকবর, এটা হচ্ছে শিরকে খাফি আকবর। আর শিরকে আসগার ছোট শিরক ছোট শির্ক দুই রকম, প্রকাশ্য আর গোপনীয়, খাফি এবং জেলি। প্রকাশ্য শির্ক বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম, ঠিক না, মাটি ছুঁয়ে কসম, শুনতে পেলেন শির্কের আসগার এবং কি খাফি। যদিও এটা কখনো কখনো বড় হয়ে যাবে, কিন্তু সাধারণত এগুলো হচ্ছে শির্কে আসগার, কারণ আল্লাহকে মেনে আল্লাহকে মানে আল্লাহকে জানে, কিন্তু তারপরেও মাটির কসম, দানার কসম, এই গাইরুল্লাহর কসম করে, তাহলে এটা শির্কে আসগার। আর প্রকাশ্য দেখতে পেলেন শির্কে আসগার ভিতরে ভিতরে ভিতরে বদাকিদ আছে কি, যে রাত্রে যদি কাউকে কোনো কিছু টাকা পয়সা ধার দেওয়া যায় তাহলে বরকত উড়ে যাবে বাড়িতে, বৃহস্পতিবারে ভিক্ষা দিলে বাড়ি থেকে সব রুজি বেরিয়ে চলে যাবে, বোঝা গেছে। তারপরে চন্দ্রে গ্রহণ লাগলে বা সূর্যে গ্রহণ লাগলে, মহিলা যদি গর্ভবতী মহিলা বাইরে বেরিয়ে যায় তাহলে কি যাবে, বাচ্চা খারাপ হয়ে যাবে, অথবা আপনার কি করে কোনো কিছু কাটে, কাটা রাখিয়ে দেয় ওই অবস্থায়, গর্ভবতী মহিলা যদি কিছু কাটে, তরি তরকারি কাটে সূর্য চন্দ্র গ্রহণের সময়, তাহলে কি হয়ে যাবে, বাচ্চা কাটা হয়ে যাবে। এগুলো হচ্ছে শির্ক। প্রকাশ করে তাহলে প্রকাশ্য আসগার, আর যদি প্রকাশ না করে ভিতরে ভিতরে রাখে, এসব বদ আকিদা আছে, টোটকা ফোটকা যতগুলো আকিদা, পেঁচার ডাক যদি গ্রামে শোনা যায় তো কারো মরণ আছে, শির্কে আসগার। সেটা খাফি হইতে পারে, জালি হইতে পারে, যাই হোক, সমস্ত রকমের শির্ক থেকে আগে বাঁচতে হবে। জি, নবী, সমস্ত নবী রসুলগণ শির্কের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন এবং সংগ্রাম করেছেন। সুতরাং শির্ক মুক্ত হইতে হবে, দেশে কবর মাজার থেকে যাবে, হ্যাঁ, আর গাইরুল্লাহকে ডাকবে, গাইরুল্লাহ দিতে পারে এতেকাদ রাখবে, আর বলবো যে আমরা ইসলাম কায়েম করে দেব, ক্ষমতা আমাদেরকে একটু দিয়ে দেন ভোটের সময়। কোনদিন ইসলাম কায়েম হবে না, কোনদিন ইসলামিক জিন্দেগি কায়েম হবে না, কোনদিন ইসলামিক লাইফ সেই দেশ, কোনদিন আল্লাহর রহমত সেই দেশে নেমে আসবে না। আজকে সৌদি আরব আল্লাহর রহমত নেমে আসে, অথচ মরুভূমি, এই দেশে এত গরমে যদি মক্কা মদিনা না থাকতো, আর এখানে যদি রুজির বরকত না থাকতো, আমরা কেউ আসতাম না, আসতাম নাকি, কেন ছুটে এসছেন, কেন মানুষ এখানে বসবাস করে, হ্যাঁ, এই রহমত তৌহিদের বদলতে এসছে। শির্ক মুক্ত এই দেশে কোন শির্ক দেখছেন, হ্যাঁ, তারপর হুসাইন, তারপর মাজার রেখে দিয়ে ইসলাম কায়েম করব, হ্যাঁ, তারপর শির্ক কুফরি রেখে দিয়ে ইসলাম কায়েম করব, আর মাজারে গিয়ে চাদর চড়িয়ে ইসলাম কায়েম করব, জি, মাজারে গিয়ে ফুল দিয়ে ইসলাম কায়েম করব, কখনো ইসলাম কায়েম হবে না। ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করনি তো তোমার রাষ্ট্রীয় জীবনে কি সে স্বপ্ন দেখছে, এইসব মানুষকে ধোকা দিয়ে ধর্ম ব্যবসা করা। তাওহীদ কোরআনে কারিমে ভরপুর রয়েছে। দ্বিতীয় ইস্তেকামা হচ্ছে ইস্তেকামা আলা সুন্নাহ, সুন্নতের উপর। হয়তো তাওহীদ ঠিক হয়েছে কিন্তু সুন্নতের অনুসারী নেই, অনেকে তাওহীদ বুঝেছেন হয়তো বা শিরক করেন না কিন্তু সুন্নতি সালাত আদায় করেন না, বেনাতি নামাজ নামাই তো দিয়ে নামাজ, রোজা গোটা মাস রাখ নামাই তা নাসুমা গাদাম দিয়ে রোজা রাখলেন, হ্যাঁ, আর তারপরে জাই নামাজের দোয়া দিয়ে নামাজ, সম্মিলিত মোনাজাতের নামাজ, হ্যাঁ, মিলাদ করে, হ্যাঁ, সওয়াবের আশা রাখা, আর শবে কদরের সাথে শবে বরাত আর শবে মেরাজের রাত্রি যাপন, জি হ্যাঁ, শবে কদর সুন্নাহ, হ্যাঁ, কিন্তু শবে বরাত আর শবে মেরাজের রাত্রি যাপন হচ্ছে বেদাত। সুতরাং আপনি দিনের উপর কায়েম হলে রমজানের পরে বেদাত শুরু করে দিলেন আবার, জি হ্যাঁ, গোটা বছর ওরস চলে গেলেন, ওরসে হয় শিরক করলেন না হয় বেদাত করলেন আপনি, জি হ্যাঁ। সুতরাং সুন্নতের উপর কায়েম হইতে হবে, কেউ যদি সুন্নতের উপর কায়েম না হয় তাহলে সেই ব্যক্তির জিন্দগিটা ইসলামী জিন্দগি নয়, আংশিক ইসলামী জিন্দগি যদি তৌহিদ তার বহাল থাকে। তাহলে সুরে আনামের আয়াত নম্বর 53 তে যেখানে 10টি ওসিয়তের কথা রয়েছে তার আগে, এবং এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করেছে 10 নম্বর ওসিয়ত, এটি হচ্ছে 10 নম্বর ওসিয়ত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ওসিয়ত, ওসিয়াতুল্লাহ বা ওয়াসায় আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, শোনো এটি হচ্ছে আমার সোজা পথ, ফাত্তাবিউহু, সুতরাং সেটির অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর বহু পথের অনুসরণ করিও না, নানা ভাষা নানা মত, এক এক লোক এক এক এলাকার লোক এক এক তরিকার লোক, এইসব তরিকোতে যেও না, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বহু রাস্তায় যেও না, বহু তরিকায় যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে নিয়ে চলে যাবে, যালিকুম ওয়াসাকুম বিহি, এই ওসিয়তি আল্লাহ তোমাদেরকে করেছেন, আল্লাহ বলছেন এই জন্য এইগুলোকে বলা হয়েছে ওসিয়ত, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত পাপ মুক্ত হইতে পারো। তাহলে যেমন রমজানের সিয়াম দিয়ে লাল লাখ তাকুন, তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর প্রতিষ্ঠিত না হলে তাকওয়া অর্জন হবে না। সারা বছর ধরে সারা জীবন ধরে নবী সুন্নতের অনুসারী হইতে হবে। এই আয়াতের বা এই বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে মুসনাদ আহমদ এবং দারমিতে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি পেশ করা ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রেখা দাগ টানলেন লম্বা করে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা মুস্তাকিমান লম্বা একটা রেখা বা দাগ টানলেন। ওয়াখাত্তা হাওলাহু খুতুতান, খাত্তা ইয়ামিনি খুতুতান, ডান দিকে দুটো বা তার বেশি, বাম দিকে দুটো বা তার বেশি, এইরকম কিছু দাগ টানলেন রেখা। আর তারপর হাজা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, এটা কি যেটা নাম সিরাতে মুস্তাকিম, এইটাই আল্লাহর রাস্তা। ওয়াহাদি সুবুল, এগুলি হচ্ছে ছোট ছোট রাস্তা, এগুলি হচ্ছে ছোট ছোট রাস্তা। ওয়ালা কুল্লে সাবিলিন শাইতানুন ইয়াদু ইলাইহি, আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, ডাকছে যে আইরে আমার তরিকার দিকে। জি হ্যাঁ, এই আইরে আমার তরিকার দিকে, বুঝছেন, আয় আমার তরিকার দিকে, আমার তরিকার দিকে। যখন এই দিকে গাড়ি নামিয়ে দেবেন, ইসলামিক লাইফের গাড়ি নামিয়ে দেবেন, তখন অ্যাক্সিডেন্ট হবে, এইদিকে নামিয়ে দেবেন অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্টের শিকার হবেন শয়তানে, শয়তানে শিকার করে নিবে, শয়তানে শিকার করে নিয়ে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে দুনিয়া ইসলাম কেড়ে নিবে পুরোপুরি অথবা আংশিক, আর তারপরে মরণের পরে জাহান্নামে শান্তি করে নিয়ে চলে যাবে। ওয়ালা কুল্লে সাবিন শাইতান ইয়াদু ইলাইহি সুম্মা কারা, তারপরে এই আয়াতটি তেলাওয়াত করেছে রাসূলুল্লাহ অন্য কোন তরিকায় যদি কেউ চলে এবাদতবন্দি করে তো কখন আল্লাহ কবুল সেটি করবেন না, যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দিবেন। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 115 রয়েছে, সময়ের স্বল্পতার জন্য আর সেগুলি পুরো তুলে ধরছি না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ ধরেনি ইমান ইসলামের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নামাজ পড়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার নামাজ না, রোজা রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার না, ইবাদত বন্দি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার না, বিদাতি জীবন যাপন করেছে, সুন্নত করেছে, বিদাত করেছে, ওরা কিয়ামতের দিনে আক্ষেপ করবে। সূরা ফুরকান আয়াত নম্বর 27 একটু পড়ে দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদি, স্মরণ করো সেই কিয়ামতের দিনকে যেদিন জালেম, যারা অপরাধী গুনাহগার ব্যক্তি, তারা নিজের হাতের আঙ্গুল কামড়াবে, ইয়া আদ্দ মানে আঙ্গুলে কামড় দিবে, আঙ্গুলে কামড় দেয় কারা, যে আক্ষেপ করে, আফসুস করে, যে হাই আফসুস করে, কি করে, আঙ্গুল কামড়ায় হঠাৎ করে। কিন্তু এটা মহিলাদের স্বভাব বেশি আছে, মহিলা আবার আমার আওয়াজ শুনে রাগ না করে, এটা আলোচনা শুনে ঠিক না, কিন্তু মহিলাদের দেখেছি ফট করে কিছু বলেন, একটা কিছু হুট করে কি করবে, হয়তো কোন ভুল করে দিয়েছে, হুট করে আঙুলটা কি করবে, মুখে দিয়ে দিবে। জি হ্যাঁ, এটা অনেক পুরুষদের অভ্যাস আছে, যদিও সবাই করে না হয়তো। তো জালেমরা সেই দিন আঙ্গুল কামড়াবে নিজের, আর বলবে ইয়াকুলু, বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিল, হাই যদি আমি রাসূল সাল্লামের সাথে রাস্তাটা ধরে নিতাম, রাসূল সাথে রাস্তা ধরতাম। তো রাসূলুল্লাহ সাথে রাস্তা ধরলে রাসূল নামাজ শিখতে হবে না হবে না, রাসূলুল্লাহ রোজা শিখতে হবে না হবে না, রাসূলুল্লাহ হজ শিখতে হবে কি হবে না, রাসূলুল্লাহ সাল্লামের তরিকা জীবনে প্রতিটি ক্ষেত্রে শিখতে হবে কি হবে না, রাসূলুল্লাহ জিকির আজকার শিখতে হবে কি হবে না, না খেয়াল খুশি জিকির করবেন। যেসব বিদাতি মৌলভি সাহেবরা ইন্ডিয়া বাংলাদেশে বলছে, কে বললো ইল্লাল্লাহ জিকির নাই, কে বললো আল্লাহর জিকির নাই, আর তারপরে গ্রামারের, হ্যাঁ কি দেখাচ্ছে, গ্রামারের এই গ্রামার আছে, সেই গ্রামার আছে, আর মনে করে যে আমরা নাকি গ্রামার বুঝি না। ওই জাহেলদেরকে বলছি যে জিকিরটা এবাদত কিনা, জিকির এবাদত কিনা, এবাদত কার, আল্লাহর জন্য, তরিকা কার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পয়েন্টে আসেন। তাহলে তাদেরকে বলবো যে জীবনে একবার তো রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, একবার যদি রাসূলুল্লাহ জীবনে ইল্লাল্লাহ জিকির করে থাকেন, আপনি হাজার বার করেন, লক্ষ বার করেন, কোন আপত্তি নেই। আর যদি একবারও প্রমাণ না করতে পারেন, তো এখনো তওবার রাস্তা খোলা আছে। বিশেষ করে এই বিদাতি মোল্লাগুলিকে বলবো যে জাতিকে গোমরা করিয়েন না এইসব গ্রামারের দোয়ায় দিয়ে, কারণ গ্রামার যথেষ্ট পড়েছে আর পড়িয়েছে। সুতরাং এইসব ধোকা দিয়ে মানুষকে আর গালাগালি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলিয়েন না, বুঝা গেছে না। আল্লাহর জিকির কে বললো চলবে না, নবী সাল্লাম জীবনে একবার আল্লাহর এই মুফরাদ জিকির করেছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু করেছেন, আর হু হু হু হু করেছেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করেছেন জীবনে একবার? যখন করেননি তাহলে বোঝা গেল যেগুলো বেদাতি জিকির। এগুলো কি? রাসূলুল্লাহ সম্মিলিত একই আওয়াজের সুর ধরে জিকির করেছেন, মহাব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করিয়ে দিলেন, জিকির করে জীবনে একবার, হয় প্রমাণ করেন আর না হলে তওবা করে ফিরে আসে, আর জাতিকে গোমরা করে জাহান্নামের রাস্তা নিয়ে যায় না, জি না হলে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামে নেতৃত্ব দিতে হবে এইসব বেদাতি মোল্লাদেরকে। জি হ্যাঁ, জাহান্নামে আগে আগে যাবে এমন মানা দুকুল লোন আছে এই মোল্লাগুলো, আর পেছনে পেছনে এই অন্ধভক্ত গুলো যাবে যারা চোখ খুলেনি কোরআনে বা হাদিসের দিকে ফিরে আসে। জীবনে একবার প্রমাণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জিকির করেছেন, খতমিয়েনও জীবনে একবার করেছে, খতমে খাজাগান জীবনে একবার করেছেন, আর কি আর কি বলে দুরুদের তাজ পড়েছেন, দুয়ায়ে গাঞ্জুল আশ পড়েছেন, একবার প্রমাণ করেছেন আর তারপরে আপনি হাজারবার পড়তে থাকেন। আর নেই তো এইসব বেদাতি ওজিফা দিবেন না, সুন্নতি ওজিফা দেন, সকাল সন্ধ্যার জিকির সুন্নতি দেন, নামাজের পরে সুন্নতি জিকির আজকার রয়েছে, আর এমনি হাজার ওজিকির আজকার রয়েছে, যে কালেমাতগুলি হাদিসে রয়েছে কোরআনে রয়েছে সেসব জিকির আজকারগুলি দেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পথে কায়েম রাখেন এবং সুন্নার উপর অটলতা দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, তরিকা দিয়ে প্রমাণও করতে পারলেন না, আর তারপরে করবেন বেদাতে হাসানা বলে অথবা গ্রামারের ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে মানুষকে ধোকা দিয়ে, ফাকাদ আবা অস্বীকারী, সুতরাং জাহান্নামে যেতে হবে, প্রস্তুত থাকেন অথবা ফিরে আসেন, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। তিন নম্বর ইস্তেকামা হচ্ছে মধ্যম পন্থার উপর, আল ইস্তেকামা আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা অবলম্বন করবেন। দেখেন মধ্যম পন্থা ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, আর এই মধ্যম পন্থার এইদিকে গেলে বাড়াবাড়ি হয়ে যায়, গুলু ইফরাত হয়ে যায়, আর মধ্যম পন্থার এইদিকে গেলে তফরিদ ইজহাফ জি হয়ে যায়, ঘাটতি ত্রুটি হয়ে যায়। না বাড়াবাড়ি করবেন ধর্মের ক্ষেত্রে, না ছাড়াছাড়ি করবেন। বাড়াবাড়ি করেছে কারা? যারা শিরক করেছে তারাও বাড়াবাড়ি করেছে, যারা বেদাত করেছে তারাও বাড়াবাড়ি করেছে, কিন্তু তাদের কথা যেহেতু শিরক আর সুন্নাহর উপর কায়েম থাকার বিষয়ে দুটি পয়েন্ট আলোচনা করলাম, বাড়াবাড়ির ক্ষেত্রে বলবো কিছু যুবক পোলাপান রাজকাল ইসলামের দিকে আসছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ইসলামপন্থী হচ্ছে, ইসলামের দিকে আসছে, আর আসার পরে তারা ইসলামপন্থী আর থাকে না, চরমপন্থী হয়ে যাচ্ছে, গরমপন্থী হয়ে যাচ্ছে, আর মধ্যমপন্থী থাকতে চাইছে, কি থাকতে চায় না, মধ্যমপন্থী না থেকে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। আল্লাহ যে কোরআনে জিহাদের কথা বলেছে, সুতরাং জিহাদ করতে হবে, তো কি করতে হবে এখন, তাহলে লুকিয়ে লুকিয়ে ট্রেনিং করতে হবে, আর তারপরে কি করতে হবে, তাহলে চলে যেতে হবে আমাকে, হ্যাঁ তার বাংলাদেশ থেকে কোথায় কোথায় কোন কোন দেশ থেকে চলে যেতে হবে, কোথায় সিরিয়া চলে যেতে হবে, কোথায় ইরাক চলে যেতে হবে, কোথায় আফগানিস্তান চলে যেতে হবে, অথবা দেশেই কি করতে হবে, এসব তাগুত হয়ে গেছে, সরকারের উপর ফত্তাবাজি করলো, হ্যাঁ তিন হরও পড়েনি, কয়েকদিন আগে সে বেদিন বেনামাজি ছিল, আর আঠারো বিশ বছর বাইশ বছর বয়স, আর সামান্য কিছু পড়ে বা শুনে আর শুনে শুনে একটা দুটো আয়াত, আর তারপরে সে মনে করলো যে আমাকে সব কাজ করতে হবে, নিজের মাথার উপর বোঝা চাপিয়ে নিল সব, যা আল্লাহ চাপায়নি, আর তারপরে দিল বম ব্লাস্টিং করে রাস্তাঘাটে, হ্যাঁ ট্রেনে বাসে রাস্তাঘাটে কত নিরীহ মানুষ পারল, আর যে কোনো মানুষকে অপরাধী হইলে এইভাবে মারার অধিকার নেই, যদি কোন অপরাধীকে শাস্তি দিতে হয় সেই শাস্তির বাস্তবায়ন কে করবে, সরকার রাষ্ট্রনায়কের ফরজ, আমার ফরজ না, কোন মুফতির ফরজ না। এখন যদি কেউ এখানে চুরি করে তো চোরের হাত যদি আপনাদের কেউ কাটে সে কত বড় অপরাধী, অপরাধী কিনা, চলবে, কে কাটবে, সৌদি সরকার কাটবে, সৌদি আরব সৌদি সরকার কাটবে, সৌদি সরকার কাটার জন্য হ্যাঁ দায়িত্ব দিয়েছে, কাটার কথা ঘোষণা করার জন্য বা বাস্তবায়নের জন্য কাকে, হ্যাঁ মাহকামাকে, কোর্টকে দিয়েছে, কোর্ট থেকে রায় হবে, আর তারপরে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেল থেকে নিয়ে গিয়ে সেই চোরের হাত কাটবে। কিন্তু আপনি আমি যদি হাত কাটি তো এটা হচ্ছে বাড়াবাড়ি, চরম পন্থা, এটা মধ্যম পন্থা নয়। ঠিক তেমনি ইসলামী আইনের বাস্তবায়নগুলি বা জেহাদের বিষয়ে জেহাদ করবে সরকার, যদি জিহাদ মনে করে যে সরকার করতে পারবো তাহলে আর প্রয়োজন আছে তখন করবে, কিন্তু যদি দেখে আর জিহাদ মানে শুধু অস্ত্রের নয়, জিহাদ কথারও জিহাদ রয়েছে, অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ অন্যায়কে ঘৃণা করে জিহাদ, জিহাদের তিনটে স্তরও রয়েছে। এইসব বিষয়গুলির ক্ষেত্রে তো কখনো এইসব চরমপন্থীদের আলোচনা নেই, বরং নিজের জীবনে মিথ্যার আশ্রয় নেই, ধোকা দেয়, বরং বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে এরা, আর বলে যে জেহাদি জেহাদি, এরা জেহাদি না, এরা হচ্ছে ফাসাদি, এরা হচ্ছে ফাসাদি, ফাসাদিরা যারা নিজে জেহাদ জেহাদ করে এরা হচ্ছে চরমপন্থী। এই চরমপন্থী এক গর্ত থেকে উঠে এসেছিল, কয়েকদিন আগে নাস্তিক বেদিন ছিল, আর উঠে আসার পর আর ইসলামের এই ওপরে ইস্তেকামা করতে টিকতে পারলো না, আষাঢ় খেয়ে আর এক বড় গর্তে পড়ে গিয়ে খারেজি হয়ে গেল চরমপন্থী। সাবধান, সতর্ক, নিজেরা নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে সাবধান, যাতে করে তারা চরমপন্থী না হয়ে যায়। ঠিক তেমনি ছাড়াছাড়ি তফরির, জি, জাতিতে মুসলিম নামাজ পড়ে না, জান্নাতের আশা করে বিষয়, জাতিতে মুসলিম কয়েকটা রোজা রেখেছে আর ইফতারটা তো করতে হবে, রোজা না রাখলে ইফতারটা তো করতে হবে। আমি শুনেছি, রাগ করবেন না, ঢাকায় আমার এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন দীর্ঘদিন, উনি বলছিলেন যে বড় বড় যে ইফতার পার্টিগুলি হয় তো বড় বড় অনেক লোকেরা বলে, যে কোন স্তরের লোকেরা বলুক না কেন, আরে রোজাটাও রাখলাম না আর যদি ইফতারিটাও না করি তো কি ইহুদি নাসারা হয়ে মরবো নাকি, রোজা না রাখলে কমপক্ষে ইফতারিটা তো করবো, তো ইফতারি করে কমপক্ষে। জি হ্যাঁ, এরকম বহু ইফতারি লোক আছে, জি হ্যাঁ, আজকাল মুসলিমরা রোজা না রেখে ইফতারি লোক শুনছি অনেকে, আল্লাহ হেদায়েত দান করেন। তো বলছিলাম যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কোরআনে কিন্তু সূরা মায়েদার আয়াত নম্বর 77 এবং সূরায়ে নিসার আয়াত নম্বর 171 এই দুটি আয়াতে আল্লাহ নিষেধ করেছে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, কারণ ইহুদি নাসাররা বাড়াবাড়ি করে যেন ছাড়াছাড়ি করেছে। আল্লাহ সতর্ক করে বলছেন যে তোমরা দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না। কোরআনে আল্লাহ বলছেন আহলে কিতাবকে, শুধু আহলে কিতাবকে, আহলে কিতাবকে তো কোরআন দাওয়াত দিচ্ছে, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে দেখো ইহুদি নাসারার কিন্তু পথভ্রষ্ট জাহান্নামে জাহান্নামে হয়েছে, কিসের জন্য, তাদের বাড়াবাড়ি গলুর কারণে। হে মুসলিম, তোমাদেরকে সাবধান সতর্ক করছি, তোমরা বাড়াবাড়ি করিও না, জি, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। সুতরাং এই বাড়াবাড়ি থেকে, চরমপন্থা থেকে বেঁচে থাকতে হবে, লা তাগলুফি দীনকুম, যেমন আমাদেরকে নরম পন্থা আর ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং ফাসেকি জীবন যাপন করলে হবে না, পাপে ডুবে আছে, রমজান মাসের রাতে তারাবি পড়েছে আর আজকালকার সারা রাতে ইন্টারনেটে খারাপ ছবি দেখছে, না এই হচ্ছে ছাড়াছাড়ি। জি হ্যাঁ, এক শ্রেণীর লোক সারা জীবনটা চলে গেল পাপের মধ্যেই চলে গেল, আর এক শ্রেণীর লোক আছে খেলাতে এমন মেতেছে, খেলা দেখাই মেতেছে, যে তারাবি আধা ঘন্টা পড়তে ভারী লাগতো কিন্তু সারা রাত ধরে খেলা দেখছে, একটু কষ্ট লাগে না, একটু কষ্ট লাগে না। এই ছাড়া ছাড়ি ফাঁসে কি জীবন বাদ দিতে হবে, এটা হচ্ছে তফরির ছাড়া ছাড়ি। আর নরম পন্থা আর গরম পন্থা, চরম পন্থা হচ্ছে এই জঙ্গিদের আর এই যারা আপনার খারিজি, তাদের এই দুটো পথ থেকে ফিরে এসে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যার যেই দায়িত্ব এবং ক্ষমতা সেই অনুযায়ী সে নিজের কাজ করে যাবে। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের হেদায়েতের কথা বলা, আপনাদের মধ্যে কেউ যদি নামাজ না পড়ে তো ডান্ডা দিয়ে পিটানো আমার কাজ না, হারাম আমার জন্য, হারাম আমার জন্য নাজায়েজ কাজ আপনাদের কাউকে মারবো নামাজ পড়ার জন্য, বোঝা গেছে কিনা। জি হ্যাঁ, 4 নম্বর ক্ষেত্র বলবো ইস্তেকামার ক্ষেত্রে, সোজা যদি ইসলামিক জীবন গড়তে হয় সেটা হচ্ছে ফরজ ওয়াজিবগুলির পুরোপুরি হেফাজত, ইবাদত বান্দিগির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, ইবাদত বান্দিগির ফরাইজগুলির ঠিকভাবে হেফাজত করে, যেমন ভাবে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন ঠিক তেমনি সারা জীবনটা 11 মাস ওই গুরুত্বের সাথে ফরজ নামাজগুলি আদায় করবেন। সামান্য কোনো যেন আপনার অন্তরে পার্থক্য না থাকে, রমজান মাস কি করে নামাজ ছাড়ি আর শওয়াল মাসে কোনো ব্যাপারই না, এই হচ্ছে মুসলিমদের অবস্থা বর্তমান, না এটা ইসলামী জীবন না, এটা হচ্ছে গাইর ইসলামী জিন্দেগি, আংশিক অথবা পুরোপুরি, কারণ নামাজ ছেড়ে দিলে কুফরি হয়ে যায়, সুতরাং পুরোপুরি গাইর ইসলামী জিন্দেগি হয়ে যায়। এই জন্যই বলছিলাম জামা মসজিদে আজকে যে তিনটি লোক যদি রাস্তার রাস্তায় বসে থাকে আর নামাজ মসজিদে চলছে, একজন একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, আমরা কি করে পার্থক্য করব যে কোনটা মুসলিম কোনটা হিন্দু কোনটা খ্রিস্টান নামাজের সময়? মুসলিম মানে যদি মসজিদে চলে আসে জানবো যে মুসলিম, দুইজন মুসলিম আসলো না বুঝতে পারলাম যে রাও অমুসলিম, মুসলিম না, ঠিক কিনা। কিন্তু যদি মুসলিমটাও বসে থাকে সেই পাপিষ্ট মুসলিম, আজান একামতের সময় নামাজের সময় বসে থাকে, কি ভাববো? হ্যাঁ, পুরুষ লোক মাসিক হয়েছে নাকি ভাবো? পুরুষ লোক মাসিক হয়েছে ভাবো নাকি? না বলবো যে এটা হচ্ছে অমুসলিম, এটা অমুসলিম ভাববো না? অমুসলিম, ভালো করে শুনে রাখেন জি। এই হচ্ছে পার্থক্য, নামাজ পার্থক্য করে, সলাত পার্থক্য করে না ইসলাম এবং কুফরির মাঝে। রোজা ছাড়বে না সে, সত্যি যদি নামাজে হয় জীবন রোজা ছাড়বে না, জীবনে জাকাতে ঘাটতি করবে, জীবনে হজের ক্ষেত্রে দেরি করবে না, পাঁচ অক্ত নামাজি আর হজ করে না, এটা হইতে পারে না। হয়তো হেদায়েত হইতে আপনার দেরি হয়েছে, সেই জন্য অনেকের হয়তো এরকম আছে বা অভাবের কারণে সেটা হইতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু হজ ফরজ হয়ে গেছে আর পয়সা আছে আর পাঁচ অক্ত নামাজে আল্লাহর ভয়ে নামাজ পড়ে আর হজ করবে, এটা হইতে পারে না। সব ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক করুন। নামাজ যদি ঠিক করে নেন তো বাকি অন্য অন্য ক্ষেত্রে আল্লাহর উপরে তৌফিক দান করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। পাঁচ নম্বর যে বিষয়টি সেটা আখলাক চরিত্রের ক্ষেত্রে বলব, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মামলাত আদান প্রদানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও ইস্তেকামা অবলম্বন করতে হবে, সেই ক্ষেত্রেও সোজা পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, সেই ক্ষেত্রেও ইসলামিক জীবন গড়তে হবে। আখলাক চরিত্রের ক্ষেত্রে মানে একজন মানুষের আরেকজন মানুষের সাথে চলাফেরা, আচার আচরণ, দেখা সাক্ষাৎ, চলাফেরা হকের ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে মামলাত আদান প্রদান কেনা বেচার ক্ষেত্রে, ধার খরচের ক্ষেত্রে, অথবা কোন ব্যবসা বাণিজ্য আমরা শেয়ার হয়েছি সেসব ক্ষেত্রে, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে যেন রুজিটা হালাল হয়, টাকা পয়সাগুলি খরচ করার ক্ষেত্রে যেন আমরা বৈধ জায়গায়, যেই জায়গায় খরচ করলে আল্লাহ নারাজ হবেন না এরকম জায়গায়, কমপক্ষে জায়েজ জায়গায় খরচ করি, অপচয়কারী হয়ে শয়তানের ভাই না হয়ে যায়। এই সমস্তকে মামলাত বলা হইতে পারে। টাকা কোথা থেকে উপার্জন আর কোথায় খরচ করবেন, কতটা পরিমাণ খরচ করলে আপনার জন্য জায়েজ হবে আর কতটা হলে আপনি শয়তানের বায় অপচয়কারী হয়ে যাবেন, এই সমস্ত ক্ষেত্রগুলি যেদিকে ইঙ্গিত করলাম সময় স্বল্পতার জন্য, আখলাক এবং মামলাতের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে এবং লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে যদি সোজা পথে অবিচল না হইতে পারেন, তাহলে আংশিকভাবে আপনি অন ইসলামিক জীবন যাপন করছেন, আপনি আংশিকভাবে আপনি ইসলাম থেকে বেরিয়ে আছেন আপনি। আর যদি মনে করেন যে এটা কোনো ফ্যাক্টর নাই, কোনো ব্যাপারই না, এটা আবার কি যদি অস্বীকার করেন তো সেটা কুফরি হইতে পারে, সেটা কুফরি হইতে পারে। যদি আপনি হকুক মামলাতের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে আপনি একেবারে তুচ্ছ জ্ঞান করেন সেটাকে, যে কোনো ব্যাপারই না, নামাজ পড়ছি, নামাজ দিয়ে জান্নাত চলে যাবো মানুষের হক মেরে, তাহলে আপনি কোরআন সুন্নাহকে অস্বীকার করছেন, আপনি কোরআন সুন্নাহর দলিলকে অস্বীকার করছেন, সুতরাং সেটা বড় কুফরি তো আপনাকে পৌঁছে দিতে পারে। এই ছিল পাঁচ নম্বর বিষয়। আল্লাহ কোরআনে কারিমে আখলাক চরিত্রের কথা তুলে ধরেছেন বিভিন্ন আয়াত, যেমন সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 এ রয়েছে। তারপরে আখলাক চরিত্রের ক্ষেত্রে কুলুলিন নাস হোসনা, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলতে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 83 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন হাদিস শুনে আখলাক চরিত্রের ক্ষেত্রে, মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস এবং হাদিস ইন্নার রাজুল লায়ুদরিকু লায়ুদরিকু দারাজাতাস সাইম আল কায়ম বিহুসনি খুলুকিহি, ইন্নার রাজুল লায়ুদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়ম, যে কোন মানুষ, একজন রোজাদার যে রোজা রেখেছে আর একজন রোজা রাখেনি, আর একজন একজন লোক তাহাজ্জুদ পড়ছে আর একজন তাহাজ্জুদ পড়েনি, তাহাজ্জুদ পড়া ব্যক্তির আর রোজাদার ব্যক্তির মর্যাদা পেতে পারে আল্লাহর কাছে কিসের মাধ্যমে? বেহুসনে খুলুকেই, উত্তম চরিত্রের মাধ্যমে। আপনার চরিত্র যদি ভালো হয় তো সারা জীবন রোজা রাখার নাকি সওয়াব পাবে, সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কত বড় বিষয়? আপনার যদি চরিত্র ভালো হয় আর যদি মামলাত ভালো হয়, কারো এক পয়সা মেরে খান না, কারো কোনো ক্ষয়ক্ষতি করেন না, আপনি মানুষের উপকার করার চেষ্টা করেন, তাহলে আপনি সারা রাত ঘুমিয়েও তাহাজ্জুদের নেকি পাবেন সারা জীবন। জি, ইন্নার রাজুলা লায়ুদরিক বিহুসনিল খুলুকে দারাজাতাল কায়েম আস-সাইম, রোজাদার আর কেয়ামকারী তাহাজ্জুদ গুজারে সব পাবে উত্তম চরিত্রের মাধ্যমে। কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লে যখন নেকি গোনা মাপ হবে, সবচেয়ে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহর পরে উত্তম চরিত্রের নেকি, উত্তম চরিত্রের নেকি। সুতরাং চরিত্রবান হওয়ার চেষ্টা করে মামলা ঠিকঠাক করার চেষ্টা করবেন। যদি আপনার দ্বারা কেউ কষ্ট পায় আশেপাশের লোক, তাহলে আপনি মুমিন হতে পারেন না। তিনবার কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাহু লা ইউমিনু, আল্লাহ আল্লাহর কসম করে বলছি মুমিন মুসলিম হতে পারবে না, আল্লাহর কসম করে বলছি মুমিন মুসলিম হতে পারবে না। কিল মানি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর বলে কি আল্লাহর রাসূল কে কার কথা বলছে, ওই লোক মুমিন না মুমিন না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বা ওয়ায়াকাহু, যার প্রতিবেশী তার কষ্ট থেকে তার ক্ষতি থেকে নিরাপদ নয়, রুমমেট যে কোনো সময় ভয় আছে, কখন যে বেটা ক্ষতি করে দেয়। প্রতিবেশী সবসময় ভয়ে ভয়ে চলে যে এর সাথে যাবো না রে, একবারে খুব খারাপ, জি এর সাথে এর কিছু বললে বা কিছু ভালো ভালো কথা বললেও কখন ঝামেলে ফাঁসিয়ে দিবে। হ্যাঁ, যদি এইরকম ভয় পায় আপনার প্রতিবেশী বা আপনার রুমমেট বা আপনার কলিগ, আপনার কর্মের সাথী সঙ্গী বা আপনার সহপাঠী যে যেখানে আছেন, তাহলে জানবে যে আপনি মমিন মুসলিম হইতে পারেন নাই। সম্মানিত ভাতৃমন্ডলী, এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, রুজির ক্ষেত্রে যে কেউ যদি হারাম রুজি খায় আর যতই কান্নাকাটি করে দোয়া করুক আর যতই আল্লাহর কাছে কাই মনে একক রুচিতে দোয়া করুক, সেই দোয়া কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাত আমু হারাম, ইয়া রব্বে, কত যে আল্লাহকে ডাকছে, কত যে আল্লাহকে ডাকছে, আর কলক ধুলো ধূসর ঋতু, আর কত যে সে জীর্ণ শীর্ণ অবস্থায়, কিন্তু তার খাবার হারাম, অমাসাবহু হারাম, তার পানীয় হারাম, যা পান করে হারাম, মালবাসু পোশাকগুলি এগুলি হারাম, হ্যাঁ, গুজিয়া বিল হারাম, আর তার লালন পালন হয়েছে হারাম দিয়ে, ছেলে মেয়েদেরকে লালন পালন করবেন হারাম দিয়ে, স্ত্রীকে খরচ পাঠাবেন হারাম পয়সা, বেইমানি করা পয়সা মানুষের মেরে, ফান্না ইউস্তা যা বলে জালে, এই লোকের দোয়া কি করে কবুল হইতে পারে? জীবনে দোয়া কবুল হবে না, জীবনে দোয়া কবুল হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখানে মোটামুটি আলোচনা শেষ, তবে পাঁচটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট বলে দিয়ে আরো ভালো, সেটা হচ্ছে ছয় নম্বর ক্ষেত্র, যেমন ফরজ অজেবের হেফাজত করবেন তেমনি হারাম নাজাইজ থেকে বিশেষ করে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর কাবিরা গুনাহ যেগুলি, কাবিরা গুনাহ আর সাগিরা গুনাহ অহরহ যখন তখন করা হচ্ছে কাবিরা গুনাহ। একটি খুব সুন্দর ফতোয়া শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ গতকালকে শুনলাম, তাকে কেউ জিজ্ঞাসা করেছে যে দাড়ি মুন্ডন করা কাবিরা গুনাহ না সাগিরা গুনাহ, তখন তিনি বলেছেন যে একবার যদি মুন্ডন করে যদিও সাগিরা হয়, উত্তরটা ভালো করে শুনে, একবার যদি কেউ মুন্ডন করে যদি সাগিরা হয়, কিন্তু দাড়ি তার একবার মুন্ডন করে না, প্রতি সপ্তাহে কমপক্ষে একবার সেভ করে, আর অনেক ভদ্রলোক আছে ডেলি ডেলি সেভ করে, তাহলে সেটা আর সাগিরা থাকে না, কি হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়। সুতরাং দাড়ি মুন্ডন এই এই ব্যাখ্যার ভিত্তিতে কি কাবিরা গুনাহ, কারণ দাড়ি মুন্ডন কন্টিনিউ চলতে আছে এক মাস দুই মাস ছয় মাস সারা জীবন, যখন বুড়ো হয়, আমাদের দেশের লোকেরা বুড়ো হইলে দাড়ি ছাড়ে অনেকে, কিন্তু আজকাল শহরের লোকেরা একটু আরো ভদ্র লোক হয়েছে, বুড়ো হইলেও ছাড়তে চায় না, বলছে কবরেও আমি দাড়ি নিয়ে যেতে পারবো না, হ্যাঁ কবরেও দাড়ি বোঝার লাগে, দাড়ি নিয়ে যেতে পারবো না আমি, যাতে আমাকে ফেরেস্তা দেখে চিনতে না পারে যে আরে কবরে তুই এসছিস, তুই মুসলিম না মুসলিম চিনতেই না পারে, তারপরে খুন করা, জেনা করা, সমকামিতা, আর তারপরে হারাম রোজগার করা, সুদ ঘুষ বেইমানি, আর নামাজ ছাড়া, নামাজ ছাড়া কত বড় কাবিরা গুনাহ, শিরকের সমান কাবিরা গুনাহ। অনেকে মনে করছে যে জেনা করা বড় অপরাধ, হ্যাঁ, কালকে এক বোন টেলিফোন করছে, বলছে যে আমি কোরআন হাতে ছুঁয়ে বা হাতে ধরে কসম করেছি, মিথ্যা কসম, আমি এত বড় গুনাহ করেছি যে এর চাইতে বড় গুনাহ কিছু নেই। তো প্রথম তো বলছে এত বড় গুনাহ করেছি যে এর চাইতে বড় গুনাহ নেই, তার ভাবছে শিরকি হয়তো করেছে, আল্লাহ তো শিরকেরও গুনাহ মাফ করবেন, আবু জাহাল আবু লাহাবকে আল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন, খালেদ বিন ওয়ালিদকে আল্লাহ তার ইসলাম কবুল করেছেন, হ্যাঁ ঠিক না, যখন ইসলাম কবুল করেছে আল্লাহ তার ইসলামকে গ্রহণ করেছে, ঠিক আছে তোর ইসলাম গ্রহণযোগ্য, ঠিক না, ওরা শিরক করেনি, আবু সুফিয়ান দীর্ঘদিন শিরক করে নাই, কিন্তু তাদেরকে আল্লাহ ইসলামে তাদের তওবা কবুল করেছেন। হিন্দা যে উহুদ যুদ্ধে কলিজা চিবিয়েছে রাসূলুল্লাহ চাচার, হ্যাঁ মালা বানিয়েছে, তারও তওবা আল্লাহ কবুল করেছেন যখন তওবা করে, তাহলে শিরিক থেকে ও যদি কেউ তওবা করে কবর মাজারে সেজদা করে, তবু তো তওবার রাস্তা খোলা আছে, কিন্তু শিরক অবস্থায় মরে গেলে আল্লাহ মাফ করবেন না, শিরক করে মরে গেলে বা শিরকে আকিদ নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না, বাকি গুনাহ তো আল্লাহ মাফ করবেন, বলছে আমি কোরআন ছুঁয়ে এরকম কসম করেছি আল্লাহ মাফ করেন, সেটাও আল্লাহ মাফ করে, আল্লাহর তবার রাস্তা খোলা আছে যদি তব করে আগামীতে আর এরকম কাজ না করেন। সুতরাং সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তবা করার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তবা করার তৌফিক দান করেন, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন। নামাজ ছাড়ার গুনার কথা বলছেন, নামাজ ছাড়ার গুনাকে অনেকে হালকা মনে করে, যেমন কোন ফ্যাক্টর না, জেনার গুনাহ সামাজিক গুনাহ যেহেতু অপরাধ, খুনের গুনাহ চরম অপরাধ, হ্যাঁ সুদ খাওয়া চরম অন্যায়, ঘুষ খাওয়া চরম অন্যায় দুর্নীতি, বেইমানি আত্মসাৎ চরম অন্যায় দুর্নীতি, তাই না, এগুলোকে চরম অপরাধ মনে করে, কিন্তু নামাজ ছাড়ার লোককে মেয়ে দিয়ে দিচ্ছে, নামাজ ছাড়া লোকের সাথে আত্মীয় বিয়াই কেমন আছেন? বেনামাজি বিয়াই। হ্যাঁ, বেনামাজিকে মসজিদের মুতাল্লি বানিয়ে দিচ্ছে, বেনামাজিকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বানিয়ে দিচ্ছে, কোন ব্যাপার না, ঠিক না? হ্যাঁ, অথচ বেনামাজির অপরাধ শিরকের মতো অপরাধ, যে গুনাহ মাফ হবে না। বেনামাজি হয়ে কেউ যদি মারা যায় কখন আল্লাহ মাফ করবেন না? কারণ নামাজ ছাড়া হচ্ছে শিরকের সমতুল্য গুনাহ, তার চাইতে নিচের গুনাহ মা গুনাহ যা লেখা নয়। এটা হচ্ছে গবেষক ওলামাদের মত। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কিতাব হুকম তারিকে সালাত নামাজ ত্যাগকারীর বিধানটা পড়ে নিলে বিষয়টি বুঝতে পারবে। আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, ইসলামিক জীবন গঠনের যেন তৌফিক দান করেন, ইসলামের উপর আমাদের কায়েম থাকার তৌফিক দান করেন, আর পূর্ণরূপে আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, পূর্ণরূপে ইসলামের বাস্তবায়ন আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন, এবং সেই কালেমা নিয়ে আল্লাহর কাছে উঠার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصولا دانيات قطوفها ومنبع خيرات يفيض وقد نضب سلام وإحسان وصبر.